কেউ যদি খুশি তুলে বিরুদ্ধে মিথ্যাবাদন করে, তাহলে যে লোকটা নির্দোষ, যার বিরুদ্ধে মিথ্যা বদনাম করা উচিত, এই লোকটার নীরব বসে থাকা উচিত নয়। বরং সে যে নির্দোষ এই কথাটা প্রকাশ করা দরকার। এই কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে সংবাদ দিলেন যে জুলাইখার কেলেঙ্কারি ঘটনায় আমি নির্দোষ, যে এটা বাদশা আগে জানুক, তারপরে আমি জেলখানা থেকে বাইর। যেহেতু এই সূরার তফসীরের শিক্ষা এই কথা যে কোন নির্দোষীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা দোষারোপ করে তাহলে নিজের নির্দোষিতা প্রকাশ করা উচিত, এটাকে আমরা দেশের ভাষায়, আমরা দেশের আইন আদালতের পরিভাষায় আত্মপক্ষ সমর্থন বলা হয়। আমি যে নির্দোষ, আমার পক্ষে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হোক, এটা দেখো আত্মপক্ষ সমর্থন। এই অধিকার আমরা দেশীয় আইনেও আছে, এই অধিকার ধর্মের বিধানেও আছে। কেউ কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে, যার বিরুদ্ধে অপবাদ দিল তার অধিকার আছে তার নির্দোষিতাকে প্রমাণ করা। কোন নির্দোষী লোকের বিরুদ্ধে কেউ মিথ্যা অপবাদ দিলে ধর্মের বিধানেও তার নির্দোষিতা প্রমাণ করার অধিকার আছে, দেশীয় আইনেও তার নির্দোষিতা প্রমাণ করার অধিকার আছে। কথাটা আপনারা বুঝলেন কিনা আগে দেখেন। সূরা ইউসুফের শিক্ষা, কেউ যদি কোন নির্দোষী মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তাইলে যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল তার আত্মপক্ষ অবলম্বন করার অধিকার আছে। এই সমস্ত দোষে আমি দোষী নই এই কথা প্রকাশ করার অধিকার আছে। এই অধিকার ইসলামের আইনেও আছে, এই অধিকার দেশের আইনেও আছে। আপনারা জানেন গত সপ্তাহে আমাদের সত্যগঞ্জের পুরান বাজারে একটা চিহ্নিত মহল কুরআনের তফসীরের নামে কয়েকদিন যাবৎ এখানে অনুষ্ঠান করছে। অনুষ্ঠান পূজার তবলিগীরা বিরুদ্ধে অকথ্য ভাষায় গালি গালাজ করছে এবং তবলিগীরা বিরুদ্ধে বিসৎকার করছে, তবলিগীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ আরোপ করছে। অথচ স্বাস্থ্যগঞ্জের মানুষ জানেন, স্বাস্থ্যগঞ্জ পুরান বাজার এলাকার মুসলমানেরা দুই চারজন তবলিগ বিরোধী থাকলে থাকতে পারে, আর না হয় সবাই তবলিগের সমর্থক। যেখানে শতকরা সাড়ে নিরানব্বই কুইজন তবলিগের সমর্থক, এখানে তফসীরের নামে একটা অনুষ্ঠান পূজা তবলিগীরা গালিগালাজ করা আর তবলিগীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া মিটামিটি বহতের হুঙ্কার ছাড়িয়া বাহাদুরি দেখানো, এটা বাংলা ভাষায় কয় সুর সুলি দেওয়া, বাংলাদেশের আইনের ভাষায় কয় আদালতের ভাষায় কয় উস্কানি দেওয়া, আর আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কয় আমলানি। যেখানে শতকরা সাড়ে নিরানব্বই জন তবলিগি, এখানে তফসীরের নামে অনুষ্ঠান করে তবলিগীদের বিরুদ্ধে গালি গালাজ আর তবলিগীদের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটানি, এটা উস্কানি দেওয়া ছাড়া আর কিছু নয়। শান্তির পরিবেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার কুচক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই মহলটাকে এখনই সময় আসছে চিহ্নিত করার, এলাকা না, যে এলাকার শতকরা সাড়ে নিরানব্বই জন তবলিগি, এই এলাকার মধ্যে তফসীরের নামে সভাপেক্ষা তবলিগীরা এভাবে গালিগালি গালিগালাজ করে সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে সমাজে হানাহানি মারামারি কুন্দল সৃষ্টি করার মতো এই কুচক্রীরা, তারা এদেরকে চিহ্নিত করা দরকার। পুরান বাজারের বাসিন্দাদের আমি মনে করি এখন দরকার কোন কোন লোকের কমিটি করে এই তফসিরের নামে অনুষ্ঠানটা করে এই লোকদেরকে চিহ্নিত করুন, আর কোন কোন বারাজটা মোল্লারে দেওয়া তুলে আনে এখানে তবলিগিরে রেখা গিয়ে লেগে এই সমস্ত বারাজটা মোল্লার নাম তালিকা করুন। যারা এখানে কমিটিটা করছে আর জানার পরের সামনে তবলিগিরে রেখে লাইবার লাগা দেয়, আর যে সমস্ত বারাজটা মোল্লারে ভাড়া করে আনে এখানেও তবলিগিরে রেখে লাইবার লেগে, এরা এই সমাজের মানুষকে শান্তিতে বসবাস করতে করতে দিতে চায় না, দাঙ্গা সৃষ্টি করতে চায়। বাংলাদেশের সরকারি আইনে উস্কানিমূলক বক্তৃতা দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশের দেশীয় আইনে সরকারি আইনে উস্কানিমূলক বক্তৃতা, যে বক্তৃতার কারণে এক দলের বিরুদ্ধে আরেক দল থেকে যায়, যে বক্তৃতার কারণে একজনের বিরুদ্ধে আরেক দলে দাঙ্গা সৃষ্টি করার উদ্যোগ নেন, এরকম উস্কানিমূলক বক্তৃতা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ এই শান্তির সমাজে কারা এই অপরাধ করতেছে এদেরকে চিহ্নিত করা দরকার। আমি কুরআন বাজারের শান্তিপ্রিয় মুসলমানদের কাছে আমি প্রস্তাব রাখব, কোন কোন লোকে কমিটি বানাই আমাদের শান্তির সমাজে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করতেছে এই লোকদেরকে আপনারা চিহ্নিত করুন। কোন কোন লোকের ঘরের সামনে এরকম দাঙ্গা সৃষ্টির মতো একটা সমাবেশ করার সুযোগ দেয় এদেরকে চিহ্নিত করুন, আর কোন কোন বাড়াচ্ছে মূল্যারে বাড়া করে আমি কর্মীরে গাইলে সমাজ দাঙ্গা সৃষ্টি করত এদেরকে চিহ্নিত করুন। তারপর আপনারা এই সমস্ত শান্তি ভঙ্গকারী সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চিহ্নিত মহলটার ব্যাপারে আইনসঙ্গতভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। তারা যেহেতু অভিযোগগুলি তবলিগের বিরুদ্ধে অভিযোগগুলি দিয়ে চলে গেছে, এই কারণে তবলিগের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ যে মিথ্যা এই কথাটা বলবার কি অধিকার আমাদের নাই? তারা তবলিগীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে, তবলিগীদেরকে গালিগালাজ করবে, তবলিগীদের নাকের দলায় বসে, আর তবলিগীরা কি অধিকার নাই যে এগুলি মিথ্যা বলছে? এই দোষ আমাদের নাই, এতটুকু বলারও অধিকার নাই? এটাই সুরা ইউসুফের শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার কেলেঙ্কারি ঘটনায় আমি দোষী না নির্দোষ বাচ্চারে কেউ তদন্ত করতো এই কথা বলে শিক্ষা দিলেন যে কোন নির্দোষী ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ মিথ্যা দোষারোপ করে তাহলে সেই নির্দোষী ব্যক্তি যে আত্মপক্ষ সমর্থন করার অধিকার রাখে। আমার বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করা হয়েছে এই মন দোষে আমি দোষী না এই কথা বলার অধিকার আছে। সুতরাং সত্যগঞ্জ পুরান বাজারের তবলিগিরার এই কথা বলার অধিকার আছে, বারাজ্যা মোল্লারা তবলিগিরার বিরুদ্ধে যে সমস্ত বিষোদ্ধার পেরে গেছে এগুলি ভিত্তিহীন, এগুলি অমূলক, এগুলি হিংসা বিদ্বেষমূলক, এগুলি শান্তির সমাজে দাঙ্গা সৃষ্টি করার কুচক্রান্ত ছাড়া কিছু নয়। তারা যে সমস্ত মিথ্যা অপবাদ অভিযোগ দিয়া গেছে এর মধ্যে কয়েকটা অপবাদের উল্লেখ করে আমি সেইগুলির খণ্ডন আপনাদের সামনে পেশ করতে যেতেছি। হয় তারা বলে টঙ্গিতে নাকি 20 লক্ষ লোক হয় বেঈমান পোশাকা, এটা তাদের বক্তব্যের একটা অংশ, বারাজ্যা মোল্লারার বক্তব্যের একটা অংশ। এই বারাজ্যা মোল্লারা যত গালি গালাজ করছে তবলিগিরা এর মধ্যে একটা গালি হইল, তারা বলে টঙ্গিতে নাকি 20 লক্ষ লোক হয় বেঈমান পোশাকা, অর্থাৎ যারা টঙ্গিতে 20 লক্ষ লোক হয় বলে এনারে বেঈমান ফিয়া গালি দিছে। কি পিয়া গালি দিছে? বেঈমান পিয়া গালি দিছে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষকে বেঈমান কাফির পিয়া গালি দেয় তাহলে যারে গালি দিল সে যদি বেঈমান কাফির না হইয়া থাকে, তাহলে যে বেঈমান কাফির হয়েছে সে নিজেই বেঈমান কাফির হইয়া যায়। এটা আমরা দেশের ভাষায় কয় ফরের লাগি কুদে খাই ফরিদামরে নিজের গাই, ফরের লাগি কুদে খাই ফরিদামরে নিজের গাই। এরপরে তবলিগের চিল্লার যারা যায়, তবলিগ যারা যায়, চিল্লার যারা যায়, ইস্তেমার যারা যায়, এরার ঘাটতিটা কইছে আজাবের ঘাটতি। আজাবের ঘাটতি বিবরণ ধরে সেইভাবে একটা ঘাটতি রাখতে এর দ্বিগুণ জায়গা লাগে, কেননা শীতের দিন লেপ তুষক বালিশ এবং আজাবের ঘাটতি বদনা ও নিতে হয় সাথে করে। তাহলে লেপ তুষকের ঘাটতিটা আজাবের ঘাটতি। আমাদের জানা মতে যারা টঙ্গির ইস্তেমার যায় অথবা তবলিগের সিল্লার যায়, এরার সাথে যে ঘাটতি নেয় এই ঘাটতির মধ্যে তবলি থাকে, এই ঘাটতির মধ্যে ফজাইলে আমাল নামের হাদিসের কিতাব থাকে, এই ঘাটতির মধ্যে মুনতাকাব হাদিস নামের হাদিসের কিতাব থাকে, এই ঘাটতির মধ্যে আল্লাহর কালাম পিস করা কুরআন শরীফ থাকে। এখন আপনারা বলেন তসবির ঘাটতিরে যারা আজাবের ঘাটতি বলতে পারে, রাসুলের হাদিসের ঘাটতিরে যারা আজাবের ঘাটতি বলতে পারে, আল্লাহর কুরআনের ঘাটতিরে যারা আজাবের ঘাটতি বলতে পারে, এর কত কত বড় ইমানদার! সাথে সাথে লেপ তুষকের কথা নিজেই কইছে, আজাবের ঘাটতির মধ্যে বলে লেপ তুষক থাকে। আমি জিজ্ঞাসা করি এক তুষকের ঘাটতির নাম যদি আজাব হয়েছে তোর বড় আজাব আসেনি, বালিশের ঘাটতির নাম যদি আজাব হয়েছে প্রত্যেক রাত্রি আড়াই তুইয়া আজাব মাথা না খোঁজ করে, বালিশের ঘাটতিটা যদি আজাবের ঘাটতি হয়, লেপ তুষকের ঘাটতি যদি আজাবের ঘাটতি হয়, প্রত্যেক দিন বাড়াইতে বুঝা কি আমুল লাগে দি বুঝা কই কাইলে এবকে এক মাস তোর নিজেই কইছে আজাবের ঘাটতির বিবরণ নিজেই দিছে এই বাড়াইতে মুল্লাহ আমরা শেষগঞ্জের হুরান বাজার আপনি আর আরেক দল কুচকি এ তফসিরের নামে সকাটা জমাইছে, এটার নাম তফসির, এটা কোন আয়াতের তফসির? ইস্তেমার যারা যায় এরার বালিশের ঘাটতিরে আজাবের ঘাটতি কোয়া কোন আয়াতের তফসির? ইস্তেমার যারা যায় এরার লেপ তুষকের ঘাটতিরে আজাবের ঘাটতি কোয়া কোন আয়াতের তফসির? আসলে এইটা তফসির সম্মেলন না তফসিরের নামে বৌদ্ধবাদী। যে মুল্লায় ইস্তেমার তবলিগিরার ঘাটতিরে আজাবের ঘাটতি কইল, এই মুল্লায় নিজেই ঘাটতির বিবরণ দিল লেপ তুষকার বালিশ। আমি এই মুল্লা লেপ তুষকার বালিশ যদি আজাদের ঘাটতিয়ে থাকে সে বক্ষে শিক্ষা বাড়াইতে বলে বাড়ায় আইসব তবলিগিরারে বক্ষে বক্ষে গেবুমাইতে গো যে তোর আদমতি তুই হুইরা মরস যে আবার আরেক বেটা রেখে দেখস। এরপরে বলে কয়েকজুয়ে বলেন হজ করা কি ফরজ? আর টঙ্গিতে যাওয়া কেন হজের সাথে টঙ্গির তুলনা কেন? কোন মুসলমান কি বলে টঙ্গি গেলে টঙ্গি গেলে হজ হয়, তাহলে হজের সাথে তুলনা করো কেন? কুচক্রান্ত নয় কি? হজের সাথে তো টঙ্গির কোন তুলনা নাই। হজ এলো ইসলাম ধর্ম ধর্মের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ, আর তবলিগ করা হইল ইসলাম ধর্মের সাতত্তর শাখা প্রশাখার একটা শাখা। হজ কি এবং তবলিগ কি দুটা কথাই আমাদের পরিষ্কার বুঝে দেওয়া দরকার। হজ করা হইল ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ, আর তবলিগ যাওয়া ইসলামের বহির্ভূত জিনিস না ইসলামের সাতত্তরটা শাখার একটা শাখা। এই মুল্লার হিকা উচিত, এই মুল্লার ভরা উচিত যে ইসলাম ধর্মের স্তম্ভ আছে পাঁচটা আর সাতত্তর শাখা প্রশাখা থাকে তা তো তৈরিয়া হইল স্তম্ভ আর তবলিগ হইল শাখা। স্তম্ভের সাথে শাখার তুলনা বোঝা শয়তানি করলে কে রে? এরপরে লেখে কয় হতে যাওয়া ফরজ আর টঙ্গিতে যাওয়া না যায়। কি কারণে না যায়? তবলিগের লাগি নি গেল না আর কোনো কাছে তবলিগের লাগি। তবলিগ তো না যায় না, তবলিগ তো ফরজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার ধর্মের একটা কথা ভাই গেল তবলিগ করো। কুরআন শরীফে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমান বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে আপনার কাছে যত কথা নাযিল করছি সব কথা তবলিগ করে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন আমি যারারে পাইলাম তারার কাছে তবলিগ আমি করলাম, আর যারারে আমি পাইলাম না তারার কাছে তবলিগ করার দায়িত্ব তোমরা তো সমঝাইলাম। আল্লাহ রসুলে যারারে পাইছেন না তারার কাছে তবলিগ করার দায়িত্ব উম্মতের কাছে সমঝাইছেন কিনা? তাতে তবলিগ করা কি না যাইস না ফরজ? ফরজ আদায় তখন নাকি তঙ্গিত যায়? তোমারও তো মাথা মুড়ায় কেন? কাদের তবলিগ করার লাগি টঙ্গি যাও, টঙ্গি যাও তার ঢাকা যাও তার দিল্লি যাও, তবলিগ করার লাগি লন্ডন যাও তার আমেরিকা যাও, তবলিগ করা ফরজ। যেখানেই যায় ফরজ আদায় করবার লাগি যায় না, যে দিল কিভাবে? এরপরে লেখে এরপরে কয় ফারেক কেমুল্লাহ, আপনাদের হুজুর নবী কেন মানে না? মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি গত শুক্রবারে পরিষ্কার রাখাইছি যে কুরআন শরীফ যেহেতু মানুষের হেদায়েতের মাধ্যম, এই কারণে আল্লাহ কুরআনকে অনুর বলছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু মানুষের হেদায়েতের মাধ্যম, কুরআনের মাধ্যমে আল্লাহ মানুষকে হেদায়েত করেন, নবীর মাধ্যমে আল্লাহ মানুষকে হেদায়েত করেন, এই কারণে কুরআনে হাদিসে কুরআনকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে। কে অস্বীকার করে? কিন্তু তোমরা যে ব্যাখ্যায় নূর কও সেই ব্যাখ্যা শিরিক। কোন ব্যাখ্যায়? এরা জাতি নূর নয়, আল্লাহর জাতি নূর বলে রসুন। জাতি নূর মানে সত্তাগত নূর, সমস্ত মুসলমানের বিশ্বাস আল্লাহর সত্তায় কোন শরীরদার নাই। কাজী রসুল রে আল্লাহর জাতি নূর কইলে আল্লাহর সত্তার মধ্যে শরীরদার সাব্যস্ত করা হয়। তোমরা যে ব্যাখ্যা মতে রসুলের নূর কো যে শিরিক, আমরা যে ব্যাখ্যা মতে রসুলের নূর কই নিজে ইমান। এরপরে কয় আপনাদের হুজুর নবীকে নূর মানে না, কিন্তু নিজের মাদ্রাসার নাম দিয়েছে নূরে মদিনার। এবার বলেন এই হুজুর বলতে কারে বুঝাইছে? কারে বুঝাইছে? আমারে বুঝাইছে, কোন সন্দেহ নাই। বাবা বাদি করে অস্বীকার করার কোন নাই, আমারে বুঝাইছে। আমি জিজ্ঞাসা করি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের হেদায়েতের মাধ্যম হিসাবে আমরা হুজুরকে নূর মানি, আল্লাহর জাতি নূর মানি না? আল্লাহর জাতি নূর মানা শিরিক, আপনারা মানেন কিনা? তাহলে হেদায়তের মাধ্যম যদি নবী হইয়া থাকেন, তাহলে নবীর এলেন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কি মাদ্রাসা নূরে মদিনা হইতে পারে না? তোর মাথা মুড়ায় গেলে। এরপরে নূরে মদিনা বাদ দিয়া আর সমস্ত কৌমি মাদ্রাসারা কিভাবে আক্রমণ করতে শুনেন। স্বাস্থ্যগঞ্জের মুসলমানেরা, এখানে স্বাস্থ্যগঞ্জে দুইটা আলিয়া মাদ্রাসাও আছে, দুইটা কৌমি মাদ্রাসাও আছে। আমরা স্বাস্থ্যগঞ্জ সুরামবাজারে দুইটা আলিয়া মাদ্রাসাও আছে, দুইটা কৌমি মাদ্রাসাও আছে। আমরা সবে মিলিয়ে দিয়ে চলছি না, দণ্ডা করে চলছি। স্বাস্থ্যগঞ্জ সুরামবাজারের তবলিগিরার উদ্যোগে সাতগঞ্জ শাহিদ কামাতে যে সাত দিন ব্যাপী বিশাল তফসিরুল কুরআন সম্মেলন হয়, এই সম্মেলনে শ্রেষ্ঠগঞ্জ সিনিয়র মাদ্রাসা শ্রেষ্ঠগঞ্জ আলিয়া কুরআন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে সভাপতি রাখা হয়। এটা দেশের কোন মানুষের অজানা নেই। তাহলে এদের দ্বারা আমরা কি প্রমাণ দিচ্ছি যে আলিয়া মাদ্রাসার সাথে আমরা কোনো বিরোধ নাই, মিত্রতা আছে? আলিয়া মাদ্রাসার সাথে আমরা শত্রুতা আছে না মিত্রতা আছে? তাহলে কুরআন বাজারে মুসলমানেরা কমি আলিয়া দ্বন্দ্ব লাগাইয়া চলছে না মিললে মিশা করছে? কিন্তু এখানে এই এই বারাজ্যা মুন্ডারা কমিয়া কমি মাদ্রাসার বিরুদ্ধে কি পরিমাণ বদনাম রটাইছে আপনারা শুনবেন বুঝবেন। কমি মাদ্রাসার বিরুদ্ধে বদনাম রটাইয়া আমরা স্বাস্থ্যগঞ্জের মুসলমান যে কমি আলিয়া মিল্লা মিল্লা চলছিলাম, এই মিলজুল ভাঙ্গা দিয়ে আমরা সমাজ অবিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। সমস্যা হয়েছে কোন তবলিগিরা উদ্যোগে সাহিদ জামাতে যে তফসিলুল কুরআন সম্মেলন হয় এটার মধ্যে হাজার হাজার মানুষ হয়। এটা দেখে তবলিগিরে যারা দেখতে পারে না এরার গোত্র জলে এই জ্বালানি খেয়ে ফেললে কি হ্যাঁ ফার্স্ট দিনের একটা তফসিল সম্মেলন দেখে লাগছে দেখতে লাগিল মানুষে বুঝে না কোনটা তফসিল আর কোনটা গাই। কোন সবার নামে যে তফসিল হয় কোন সবার নামে যে বারাজ কেমন দাদা গাইলে মানুষে বুঝে না কি হবে তোমরা এটা ছ ঘন্টা মানুষ হয় আর আমরা এটা ছ ঘন্টা মানুষ হয় মানুষের লোকে দেখে না। একটা গল্প আছে ব্যাঙ্গের গল্প, ব্যাঙ্গের ব্যাঙনা ব্যাঙ্গি এক ব্যাঙ্গির বাচ্চারে বাসার পিয়া ব্যাঙ্গি গেছে আধার কত ব্যাঙ্গি ব্যাঙ্গি এ বাচ্চারে বাসার পিয়া ব্যাঙ্গি গেছে আধার কত এই সময় ব্যাঙ্গির বাসার তারিখা একটা আটটি গেছে ব্যাঙ্গির বাচ্চা এত দিন মনে করত আমার মা ব্যাঙ্গি ব্যাঙ্গির মতো বড় কোনো জানোয়ার যদি দিন নেতার নাই আটটি বিখ্যাত একেবারে টানা বলা ব্যাঙ্গি যখন বাসা পাইছে তখন ব্যাঙ্গির বাচ্চা ব্যাঙ্গির কয় আমি তো অতদিন মনে করতাম তোমার মতো বড় কোনো জন্তু দিন নেই চাই আজকে তো আরো অনেক বড় একটা জন্তু দেখছি আমরা বাসার চাহিদা গেছে কিনা গেছে কয়টা কত বড় কয় আরে অনেক বড় ব্যাঙ্গি একাউন্ট বলে করে দেখতে এত বড় নি তোমার গাল ফুলাই নেই করলে তার অনাপ না আরো ফুলাই করে দে কত বড় নি আরে তুমি তোমার গাল কত বড় হয় তার লেজার মানত না যতই বাচ্চা হয় যে লেজার মানো না অতই গাল খালি ফুলাই অতই খালি ফুলাই ফুলাইতে ফুলাইতে বাস হয়ে গেছে এই ব্যাঙ্গি যেমন গাল ফুলাই ইয়া আত্মীয় মানুষ তো চাইছে এবার একটা মুল্লা হতো ওই সময় ইয়া তবলিকের গেলে ইয়া ইহুরার সাহিব যার তত্তিরের মতো একটা সমাবেশ করতে থাকে তখন সম্ভব নয় হাত্তাই আলিজাল জামালসি সামিল খিয়া শুয়ে ক্ষিপ্র দিয়া যেমন আত্মি দুখানি সম্ভব না ঠিক তেমনি ভাবে তবলিগের দেখাই লইয়া তফসিলের নামে মানুষ জমানি সম্ভব না। এখন তো কৌমি মাসের বিরুদ্ধে বিশুদ্ধার ক্রিয়া একবার একটা বক্তায় একবার একটা মূল্যায় বক্তৃতা হয়েছে সামরার উপর ভিত্তি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যে কোন কথাটা বলতে বুঝছেননি আপনারা কুরবানির চামড়া কালেকশন করে যাতে গরিব ছাত্রদের সাহায্য করা হয় ওইটার ভিত্তি করে বলছে কইতে পারে একটা মোল্লায় চামড়ার উপর ভিত্তি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এদেশের কোন সুন্নি প্রতিষ্ঠান চামড়ার টাকা দিয়ে চালানো চামড়ার টাকা দিয়ে চলে না এদেশের কোন সুন্নি প্রতিষ্ঠান চামড়ার টাকা দিয়ে চলে না তাহলে এরা যে মার্শাল বুঝিয়েছে এইটা তার এই মার্শাল চামড়া কালের সময় না মানে এটা কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা পোষা দিল নি কমি আলিয়া দাঙ্গা সৃষ্টিকরণের মতো হইল নি উস্কানিমূলক বক্তৃতা আমরা সমাজ শান্তি প্রতিষ্ঠা করতে চাই না দাঙ্গা লাগাইতে চাই বাংলাদেশের আইনসম্মত না দণ্ডনীয় অপরাধ স্বাস্থ্যমন্ত্রের মুসলমান কমি আলিয়া দাঙ্গা করে না মিল্লা চলে প্রমাণ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল তবলিগেরা তফসিলের সভাপতি সিনিয়র মাস্টার প্রিন্সিপাল তবলিগীরা তসিরের সাথে আমরা দাঙ্গা করি না, মিললে চলি। আর এরা তসিরের নামে বারাকটা মোল্লারা সম্প্রীতির বক্তৃতা দিল, না দাঙ্গার বক্তৃতা দিল, উস্কানিমূলক বক্তৃতা দিল, এটা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। কথা যখন তোমরা হইয়া লাগছো তখন আমরা জল দেওয়ান লাগে, কুরবানির চামড়া কিটা মনে করছ, কুরবানির চামড়ারে কি মনে করছ? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জানোয়ারটা আল্লাহর নামে কুরবানি দেওয়া হয় এই জানোয়ারের চামড়ার মধ্যে যতটা বসম আছে অতটা তো আপ কুরবানি দাতার আমার নামে লেখা হয়। তাহলে কুরবানির চামড়া দিনার জিনিস না, বরফের জিনিস, চড়ার কপালও নাই। এই বারাচ্চা মুল্লারা এই বরফত চড়ার কপালও নাই, এই কারণে বিশেষ কুরবানির চামড়া দিয়া চড়ার প্রতি টান চলে না, এত বড় বরফত চড়ার কপালও নাই। এবার আপনারা বলেন সরকারি তহবিল সুদের টাকা আসেনি, সরকারের তহবিল ঘুষের টাকা আসেনি, সরকারের তহবিল ব্যবসা ভাড়ার ট্যাক্স আসেনি, ব্যবসা বেদির কাছ থেকে ট্যাক্স লই যাওয়া সরকারের তহবিল গঠন হয়, সুদের দেখাই দেওয়া সরকারের তহবিল গঠন হয়, ঘুষের দেখাই দেওয়া সরকারের তহবিল গঠন হয়, খালি সরকারি দেখাই দেয় যদি চলার প্রতিষ্ঠান চলেছে এইটাই চলেছে, তার কোনো বরকত নাই। আর কুরবানির সম্রাট দেখাইতে যদি কোন মাসা চলে, এতে আল্লাহ রসুলে বলেন কুরবানি যে জানোয়ারকে দেওয়া হয় এই জানোয়ারের গায়ের চামড়ার মধ্যে যতটা বসম আছে অতটা সব তার আমল নামায় লেখা হয়। তোরার কপালও এই বরকত নাই, তোরার কপালও আছে সুদের টেকা, তোরার কপালও আছে কুশের টেকা, তোরার কপালও আছে ব্যবসা করার টেকের টেকা। এরপরে কয় বালা কেমন লাগে, কয় মাদ্রাসা মসজিদ করলে গেস্টে যাওয়া যাবে না, তাহলে মসজিদটা দেখেন একটা দিঘা সত্যগঞ্জের দিওটা আগে মাদ্রাসা বন্ধ করে দিন, মাদ্রাসা করলে আর মসজিদ করলে যদি গেস্টে যাওয়া যায় না, তো মসজিদ দিলি বন্ধ করে দিন, দুটা আগে আমাশা বন্ধ করে দিন। সত্যগঞ্জের মুসলমানদের জিজ্ঞাসা করি আপনারা মসজিদ বানাইছেন দুধা দেবেন লাগে না ব্যস্ত দেবেন লাগে, সত্যগঞ্জের মুসলমানের দুইটা আলী আমার দোষা বানাইছে, দুইটা কৌমি মানসা বানাইছে, দুধা দেবেন না ব্যস্ত দেবেন মোল্লা দেখি ভাই তা বুঝে বলে ব্যস্ত দেওয়া যেত না, মোল্লারা দেখেন কেন দিচ্ছে ব্যস্ত কেন্দ্রে দেওয়া যায়। এরপরে ভাই নবীর গুলামির মাঝেই ব্যস্ত রয়েছে, নবীর ট্যাঙ্গেল লাগাল ভাইকে নিচে গুলামি করছে, কিছু নবীর ঘর দুলাও লাগাল ভাইছে না গুলামি করছে, গুলামি কেন করেন যাইব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান আতোয়া আমি দেখা লাগছেন না, আমার তরিকা মতো যারা করে এরও ব্যস্ত যাই, আর নবীর তরিকা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার আর আমল করা হয় মসজিদ, সুতরাং নবীর গুলামি করার আর কোনো জায়গা নাই মসজিদ মাদ্রাসা দ্বারা, তুই তো মসজিদের দ্বারাও ব্যস্ত দেখতে পারছে না, মাদ্রাসার দ্বারাও ব্যস্ত দেখতে পারছে না, নবীর গুলামি কেমনে করবে ক? আমি সত্যগঞ্জের মুসলমানদের জিজ্ঞাসা করি মসজিদ মাদ্রাসার দ্বারা ব্যস্ত যাওয়া যাবে না, তুই আপনারা কই চুইয়া গেল, এই বাড়িতে মোল্লায় যারা মসজিদ বানায় যারা মাদ্রাসা বানায় এবারে কি কইয়া গেল? বুঝে থাকলে বলেন এই বারাকাতুল মোল্লার বক্তৃতা সমাজের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার পক্ষে না দাঙ্গা সৃষ্টি করার পক্ষে? আর এক বারাকাতুল মোল্লা কইছে, ওহাবিরা বলে আমরা নাকি শুধু কিচ্ছা কাহিনী বলি না, কিচ্ছা কাহিনী কথা জানো কইছে খালি গাইলা কিতা কই আমরা, তোরা কিচ্ছা কাহিনী ও কথা শিখছ জানোস না, বালা বেজা বইতে পারছ না, যা শিখছ খালি গাই গই লিখছ, খালি তোরা খালি গাইলেইতে পারো সসভ্য খাটাসের মতো, তোরা কিচ্ছা কাহিনী যদি শিখছে তত তোরা কিচ্ছা দ্বারার গানা দ্বারার বাউলা বললাম না আমরা, কিচ্ছা কাহিনী প্রমাণ করার লাগি কোরআন শরীফের আয়াত পড়ছে সুরা ইউসুফের আয়াত, নাহনু নাতুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। কতটুকু বারে বুঝি আমি এই বারের কেমনায় কোরআন শরীফের আয়াত ভুল করছে বিশ্বাস না করলে কেসে তো আছে দেখুন। যে মোল্লায় কোরআন শরীফের আয়াত শুদ্ধ করে করতে পারে না এই মোল্লা পাড়ায় কেড়ে যায় কোরআন বুঝেই তো না, কোরআন বুঝবো বুঝাইব কোরআন সহি মতে শিখলে না সহি তেলাওয়াত না শিখলে। এই বারের কেমনায় কোরআনের আয়াত ভুল করছে করছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা যেভাবে কোরআন গুল করছে এইভাবে বললে টেবিলে নবীর উঠে কোরআন নাজিল করছে মুল্লাগিরি কেমন শিকার শিখছে চিন্তা করে দেখেন আপনারা। এরাতলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান, এরাতলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান রে, এরা কয় আল্লাহ হযরত। আহমদ রেজা খান রে এরা কি কয় আল্লাহ হযরত। তো এক মোল্লায় বার একটা মোল্লায় এখানের বক্তৃতা মধ্যে কয় কয় আল্লাহ হযরত একবার মক্কা গিয়েছিলেন হজ করতে, এ সুযোগে ভারতবর্ষের ওয়াহাবিরা মক্কার আলিমদের কাছে গিয়ে বলে দিল হিন্দুস্তান থেকে এক বিদাতি এসেছে এখানে, সে নবীকে আদিম নাজির ও আলিমুল গাইব বিশ্বাস করে, তাকে আপনারা আটক করুন। মক্কার আলিমরা আল্লাহ হযরতের কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি নাকি নবীকে আদিম নাজির ও আলিমুল গাইব বিশ্বাস করেন? তিনি জবাব দিলেন হ্যাঁ আমি বিশ্বাস করি। তারা বলল কোন দলিল, কোন দলিল আছে আপনার কাছে? আল্লাহ হযরত বলেন হ্যাঁ দলিল আছে, আমাকে সময় কাগজ কলম দিন। কাগজ কলম দেওয়ার পর তা নিয়ে লিখতে বসে গেলেন, ঘরের ভিতর থেকে মদিনা মুনাওয়ারার দিকে মুতাওয়াজ্জো করলেন, নবীজি রওজা মুবারক থেকে ইলিম ঢেলে দিলেন। আল্লাহ হযরত আধা ঘন্টার ভিতরে একটি কিতাব রচনা করে ফেললেন, কিতাবটার নাম আদ-দৌলাতুল মক্কিয়া। এ কারণে যে দেখো মদিনার নবী সরাসরি ইলমে গায়েবের এলহাম দিতে পারে। আল্লাহ হযরত এত কঠিন ভাষায় লিখলেন যে আরব দেশের মৌলবীরা পর্যন্ত এটা পারে না। বাহাদুরি দেখাইবার নিসীমানা আছে দেখুন। এরাক দলের প্রতিষ্ঠাতা নেতা আহমদ রেজা মক্কা শরীফ হজ করতে গেল, এরার বিরুদ্ধে বলে ওয়াহাবিরা কইছে হে বিদাতি। তারা জিগাইল যে তুমি বলে আহমদ আলিমুল গাইবাদিন নাকি বলে কই, বলে দলিল কিতাব, দলিল কিতাব মানে কাগজ করণ লইয়া দলিল যে কিতাব লেখছে, তখন বলে মক্কা মদিনা আছে আলিম গাউ বলে এই ঠিকই ইমন কিতাব লেখতে পারে না। এইখানে আমাদের কতলা কাজ জানি আর কতলা মিথ্যাকারি করছে শোনেন আপনারা। প্রথম নম্বর কথা হইল এই এই তফসিরের নামে গাইলে নিঃসবাদের মধ্যে যত বক্তা আইছিল এর মধ্যে এক বক্তার লেখা একটা বই আছে, এই বইটার নাম তবলিগি জমাতের কুফন কথা। এই তবলিগি জমাতের কুফন কথা বই এক 14 পৃষ্ঠা এবং 28 পৃষ্ঠায় লেখছে 1300 হিজরি থেকে আজ পর্যন্ত মক্কা মদিনা ওয়াহাবিদের রাজপুরীতে পরিণত হয়ে আছে। 1300 হিজরি থেকে আজ পর্যন্ত মক্কা মদিনা ওয়াহাবিদের রাজপুরী। এরাকের আরেক মোল্লার নাম আবু সাঈদ রেজভী, ফিতনায়ে ওয়াহাবিয়ত নামে বই লেখছে। এই বইয়ের মধ্যে লেখে ওয়াহাবি দল ও ওয়াহাবি দলের নেতারা কাফির বেঈমান মালাউন মরদুদ জিন্দিক মুরতাদ চির অভিশপ্ত চির জাহান্নামী। তাহলে এরাক দলের মন্তব্য হইল যে মক্কা মদিনার মানুষ ওয়াহাবি আর ওয়াহাবিরা কাফির, ওয়াহাবিরা কাফির। এরপরে লেখছে ওয়াহাবিরা যারা কাফির কইতো না যারা করব কাফির না এরাও কাফির, যারা তন্দ করব কাফির কিনা এরাও কাফির। আচ্ছা তো মক্কা মদিনার দেশ যদি অত বড় কাফিরের দেশ হয়ে থাকে সে তোরার আল্লাহ তো মক্কা মদিনা দশ করতে গেল কাফিরের দেশ ওয়াজ করতে গেল, কোনো মুসলমানের কোনো দেশ রইল না। দেখেন সাফাবাস কেমনে ধরা পড়ে, কুচক্রি কেমনে ধরা পড়ে। তোরার আল্লাহ তো কাফিরের দেশ ওয়াজ করতে গেল কোনো মুসলমানের কোনো দেশ পেল না। আপনারা কি বিশ্বাস করেন মক্কা মদিনার মুসলমান কাফির? এই আল্লাহ মক্কা মদিনার কিয়া তবলিগিরার বিরুদ্ধে যে মাদ্রাসা থেকে তবলিগিরা দাঁড়িয়েছে যে অন্য মাদ্রাসার বিরুদ্ধে কাফির তুইয়া ফতোয়া আর মেয়েদের দস্তখত নিয়েছি পরে মক্কা মদিনার আলিম হতে কাইনিয়া তারা নিজেরা এর বিরুদ্ধে কিতাব লিখছে। ওই কিতাবের বিবরণ আউলাদের রসুল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আর সিহাবুত তাকিবের মধ্যে উল্লেখ করছেন যে এই মুল্লায় মক্কা মদিনার আলিমরার ফতোয়া চুরি করে দেওয়া বন্দী আলিমরারে কাফির কইছি। পরে মক্কা মদিনার আলিমরা জানতে ভাই যে এর বিরুদ্ধে কিতাব লিখছে আর এইবার একটা মুল্লাহ ভাই হে বলে মক্কা মদিনার বুঝিয়া কিতাব লিখছে মক্কা মদিনার আলিমে পারে না। এইবার এইবার একটা মুল্লাহ হোসেন নেতার মক্কা মদিনার আলিমের বিরুদ্ধে কিতাব লিখছি না মক্কা মদিনার আলিমরা এর নেতার বিরুদ্ধে কিতাব লিখছে। কথা পাও কইছে না উল্টা কইছে, কথা আসা কইছে না মিশা কইছে। আল্লাহ কোরআনে বলে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আর একবার একটা মুল্লাহ হয়েছে কার ফতোয়ায় কে কাফের, এ আল্লাহ হযরত কে গালি গালাজ করেছে তার ফতোয়ায় কে কাফের বুঝে আমার লেখা, কি বুঝে আমার লেখা, আমি বলে এই বর্মিতে গালি গালাজ করছি কিতা গালি গালাজ করছি আপনারা বুঝে এলাই। এই বর্মিতে আমি লিখছি এরাত দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান, আহমদ রেজা খায় কুসামুল হারামাইন গর্মেতে লেখছে দেওবন্দি আলিমরা কাফির, আর তমহিদে ইমানি গর্মেতে লেখছে আমি এরারে কাফির কই না। কুসামুল হারামাইনে লেখছে দেওবন্দিরা কাফির, ইসমাইল শহীদ রহমতুল্লাহ ভারতীয় স্বাধীনতা আন্দোলন যারা করছিলেন এরা কাফির, এক গর্মেতে লেখছে এরা কাফির আর এক গর্মেতে লেখছে এরারে আমি কাফির কই না। আর এরা দলের এরার দলের মৌরবী আবু সাইদ ফিতনায় ওয়াহাবিয়তের মধ্যে লেখছে ওয়াহাবিদের যারা করা কাবির হয় না এরাও কাবির। তোমরা দলের নেতা একবার কইছে ওয়াহাবিরা কাবির আর একবার কইছে কাবির কও না, আর তোমরাই কৌ যারা কয় কাবির হয় না এরাও কাবির। যে তোরার কথা মতো তোরার নেতা কাবির আমার কেন হামরাজ করে বুঝে থাকতে বলেন আমি আমি গাই গাইছি না হেরার গাই হেরার উড়ে ভরছে, এই তোরার গাই তোরার উড়ে ভরছে, আমি শুধু দেখাই দিছি যে তোরার গাই তোরার উড়ে ভরছে আমি গাই গাইছি না। আমি কার ফতোয়ায় কে কাফির বইয়ের মেয়েকে আমি তোরার আল্লাহ হযরতের গাই গাইছি না, বলছি তোরার আল্লাহ হযরতের ফতোয়া তোরার আল্লাহ হযরতের উড়ে ভরছে। আরো মজার কথা বলুন, এ তারা একবার আজকে বক্তায় কইছে সৌদি আরবের সাথে বিচারের একটা চুক্তি হইল, চুক্তির মাধ্যমে বিচারের পৃষ্ঠপোষক ও মগজপুষ্ট পুলিশ সৌদি বার্তালা হয়েছে, অর্থাৎ ব্রিটিশ ইংরেজরা বলে সৌদি সৌদি সৌদি আরবের বার্তা বানাইছে। সেই সৌদি আরবের প্রতিষ্ঠাতা তার তত্ত্বাবধানে মোহাম্মদ বিন আবদুল্লাহ নদীকে ধর্মীয় উপদেষ্টা বানানো হয়েছে। আমি জিজ্ঞাসা করি ব্রিটেনের ইংরেজরা যদি সৌদি আরব বানিয়ে থাকে, ব্রিটেনের ইংরেজরা যদি সৌদি আরবের বাচ্চা বানিয়ে থাকে, তাইলে সৌদি আরবের এরা এরা কিতা সাজাইল, মুসলমান সাজাইল না ইংরেজের দালাল সাজাইল? তোরার নেতা আল্লাহ হযরত মুসামুল হারামাইন লেখবার লাগি কি ইংরেজের দালাল রাখার দিকে দস্তখত দিল কি তার লাগি? এরা যদি ইংরেজের দালাল হয়ে থাকে এরার ফতোয়া এরার লেখবার ক্ষেত্রে ফতোয়া না করে তো নিজারা কাফির বানাইবার লাগি, তাহলে তারা ইংরেজের দালাল হইল না তোরা ইংরেজের দালাল হইলে? আসল কথা না হইল বাজারও যখন সুরা চুরি হইলে ধরা পড়ে মানছে ভয় সূর্যর সূর্যর সূর্যর সুরাই যে গতির দিকে হেও আরো বড় বেলা হয় সূর্যর সূর্যর সুরাই কে সূর্যর হয় মানুষের কাছে বুঝতে না পারে যে ওই সুরা এরা সৌদি মুসলমান যে ইংরেজের দালাল কেড়ে হয় যাতে মানুষ বুঝতে না পারে যে এরা ওই ইংরেজের দালাল। এরপরে তারা তারা কেমন বক্তৃতা কইছে দেওবন মাদ্রাসাকে তোরা তো তারা তাদের সবচেয়ে বড় মাদ্রাসা মনে করে, তাদের বড় মাদ্রাসা সৌদি আরবে হল না, ইরাকের মতো সভ্য নগরীতে হল না, ইরানকে মুসলিম সভ্যতার তীর্থস্থান বলা হয় সেখানেও হল না, ভারতের মতো একটা হিন্দু অধ্যুষিত এলাকা দেশে এত বড় মাদ্রাসা হলো কেন? আপনারা জানা উচিত উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা হল। এটা কি সারা দুনিয়ার বড় মাদ্রাসা না উপমহাদেশের বড় মাদ্রাসা? উপমহাদেশের বড় মাদ্রাসা সৌদি আরবে হবে কেন? আর তোরা মুখেতে পেলে সৌদি আরব ইংরেজে বানাইছে, ইংরেজে বানাইছে সেই দেশ আমরা কওমি মাদ্রাসা বড় মাদ্রাসা হইতো ধরে আগের কথায় পরের কথায় চূড়া লাগে না দে চূড়া। দেওবন মাদ্রাসা উপমহাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা না সারা দুনিয়ার? তাহলে এটা তো সৌদি আরবে অনেক কথা না, এটা তো ইরাকে হওয়ার কথা না, এটা তো ইরানে হওয়ার কথা না, এটা উপমহাদেশে হওয়ার কথা। দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1866 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে পাকিস্তান ছিল, 1866 খ্রিস্টাব্দে বাংলাদেশ ছিল না, সবটাই মিলে যা ভারত ছিল। তাহলে এই সময় বড় মাদ্রাসাকে করবাকে মাথা দিত দিল্লি না বুঝছেন না বিষয়টা আপনারা? বর্তমান বাংলাদেশ বা পাকিস্তান ভারত সবটাই মিলে ইয়া আছে ভারত, এই ভারতের মধ্যে হইল সবচেয়ে বড় কওমি মাদ্রাসা। এই সময় তো পাকিস্তান আপিলই না, বাংলাদেশ আপিলই না, সবটার নাম হইয়া আছে ভারত। এই সময় ভারত হইত ভারতের বড় কওমি মাদ্রাসা ভারত হইত না, তোর বাপের মাথা হইত নি। বাকি রইল দেওবন্দে হইল কেন? হ্যাঁ দেওবন্দে হইল কেন এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব ইতিহাসের ভাষায় লেখা আছে, এই প্রশ্নের জবাব ইতিহাসের ভাষায় লেখা আছে। বাংলাদেশের সরকারের পরিচালিত একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান নাম হইল, এই প্রতিষ্ঠানের নাম হইল ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত একটা ইতিহাস গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে, মূল ইতিহাসটা উর্দু ভাষায় লেখা, বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিহাসটা বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করছে, তার নাম হল দারুল উলুম দেওবন্দের ইতিহাস। এই দারুল উলুম দেওবন্দের ইতিহাস বাংলা সংস্করণ যা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, এই ইতিহাসের ভূমিকায় লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে নির্দেশ দিলেন যে আমি আমার হাতের লাঠি দিয়া ডাক দিতে কি তাকে তাকে মাদ্রাসার ঘর বানাইবা। আল্লাহ রাসূল স্বপ্ন যুগে নিজের হাতের লাঠি মুবারক দিয়া দেওবন্দের মাটিতে ডাক দিছিলেন, এই কারণে উপমহাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দেওবন্দে বানানো হয়েছিল। এইবার কেমুল্লাহ আসিম উচ্চস্তি কোন কারণে বড় মাদ্রাসা দেওবন্দে বানানিয়েছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন যুগে ডাক দিয়া দেখাইয়া দিছেন এখানে ঘর বানাও, এই কারণে দেওবন্দের ঘর এখানেও বানানি হয়েছে। আমার মুখস্থ করা কথা নয়, ইতিহাসের ভাষায় লেখা আছে। বইটা হিট আগে এরপরে আইসে হেডমাস্টারি করতে, হিট বার আগে তোরা কে কইছে হেডমাস্টারি করতে? এখন কয় দেওবন্দ মাদ্রাসার গড়ের দাগ দিবেন নাকি? যদি যে নবী আসতে পারেন তাহলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? আমরা কই না দেওবন্দ মাদ্রাসা বানানির দাগ দিবেন নাকি? নবী আসার দরকার হয় না, স্বপ্ন যুগে নবীর বুজুর কি বলে স্বপ্নে যুগে দাগ পৌঁছাইয়া দিছেন দেখাইয়া দিছেন মদিনার সাইত নবী দেওবন্দে দাগ দিবেন নাকি? যদি নবী আসতে হয় তাইলে নবীর বুজুর কি হয় না? না ইয়া স্বপ্নে দাগ পৌঁছাইতে হলে বুজুর কি হয়? তাতে যদি নবীর বুজুর কি মালো তাইলে তিনি আসছিলেন বলা যাবে না, আর তিনি আসতে হবে বললে নবীর বুজুর কি মানা হলো না, তুমি হতে যাই বাকি কর। ব্রিটিশরা মনে করলো সৌদি আরবে মাদ্রাসা প্রতিষ্ঠার দরকার নাই, একা আব্দুল্লাহ নদী হইত দেশ, এ কারণে 1866 সনে ইংরেজদের সহায়তায় ও পৃষ্ঠপোষকতায় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। দেওবন্দ মাদ্রাসা ইংরেজদের পৃষ্ঠপোষকতায় এবং সহায়তায় প্রতিষ্ঠা হয়, এবার একটা মূল্যায় বলে গেছে। এখন আমরা গুমর ভাগ পূজা করবেন লাগে, গুমর ভাগ পূজা করবেন লাগে এই বারাক মোল্লারা কোন মাদ্রাসা পড়ছে জানেন নি আপনারা? আলিয়াত। আর দেওবন্দ দেখা হলো কবি ইবারাক মোল্লায় আলিয়াত কই আইয়া কইয়া গেছে দেওবন্দ মাদ্রাসা বলে ইংরেজের পৃষ্ঠপোষকতা এবং সহায়তায় প্রতিষ্ঠান। তাহলে এখন কেমন লাগে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইংরেজের কি ছিলেন? আর তোমাদের আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করছিল এখন কেমন লাগে ভাইয়া? কেমন লাগে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা কাসিম নানুতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানুতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা এই দেশ থেকে খেদাইয়া দেশটারে স্বাধীন করার জন্য ভারতের সমলির ময়দানে যে যুদ্ধ হয়েছিল, ইংরেজ খেদাও আন্দোলনের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুদ্দিন রহমতুল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুদ্দিন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ দেখছে, যুদ্ধের সেনাপতি আছিস। তাহলে ইংরেজের মদত পুষ্ট না ইংরেজ বিরোধী যুদ্ধের সেনাপতি? এখন তোমরা যে মানসা তৈরিয়েছো এই মানসা কেনায় বানাইছে ইতিহাস কইয়া লাই বিচার অবলা করিয়া। উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা হইল কলিকাতা আলিয়া মাদ্রাসা। উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা। কলিকাতা আলিয়া মাদ্রাসা 1781 সনে প্রতিষ্ঠা হয়। 1781 সনে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হইয়া যায় তখন কলিকাতা আলিয়া মাদ্রাসারে উঠাইয়া ঢাকা এনে রাখা হয় এবং নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। এটাই বর্তমানের ঢাকা আলিয়া মাদ্রাসা। বুঝে থাকলে বলেন বর্তমানের ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল না কলিকাতার থেকে স্থানান্তরিত করা হইল? ঢাকা আলিয়া বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকায় প্রতিষ্ঠা হয় নাই, এটা কলিকাতায় প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1781 সালে। 1781 সালে উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার বড় মাদ্রাসা, সমস্ত আলিয়া মাদ্রাসার প্রথম মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠিত হয় 1781 সালে। 1947 সালে পাকিস্তান নামে আলাদা দেশ স্বাধীন হওয়ার পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ওই স্থানান্তরিত বুঝে ঢাকায় আনা হয় এবং এখানে ওই ঢাকা আলিয়া নাম দেওয়া হয়। বুঝে থাকলে বলেন বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল না কলিকাতায় প্রতিষ্ঠা হয়েছিল কোন কত সালে? এবার শুনেন কে প্রতিষ্ঠা করেছিল। লর্ড ওয়ারেন হেস্টিংস, কি সুন্দর মুসলমান ইনাম খান। 1781 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠা করে লর্ড ওয়ারেন হেস্টিংস। 1866 সালে দেওবন্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানুতুদ্দিন। সর্বপ্রথম কওমি মাদ্রাসার নাম দেওবন্দ মাদ্রাসা, সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার নাম কলিকাতা আলিয়া মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানুতুদ্দিন। ইংরেজ সরকারের বিরুদ্ধে সামলির ময়দানে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযোদ্ধাদের কমান্ডার সর্বপ্রথম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুদ্দিন, ইংরেজ বিরোধী মুক্তিবাহিনীর কমান্ডার, ইংরেজ বিরোধী মুক্তিবাহিনীর কমান্ডার। ফের পাশের মাথা লেহা বলে ইংরেজের মদত পুষ্ট হইয়া বলে দেওবন্দ মাদ্রাসা হয়েছে, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইংরেজ বিরোধী মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন কাসিম নানুতুদ্দিন। রেফারেন্স না বলি না তু তিন জুড়ে গুটি বললে হইব, একটা ইতিহাস বইয়ের নাম 20 বরে মুসলমান, আর একটা ইতিহাস বইয়ের নাম উলামায়ে হিন্দ তার শামদার মাদি। দুটাই উর্দু ইতিহাস গ্রন্থে লেখা আছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুদ্দিন ইংরেজ বিরোধী মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন, ইংরেজ বিরোধী মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুলের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি ইংরেজ বিরোধী মুক্তি বাহিনীর কমান্ডার ছিলেন। সুতরাং দেওবন্দ মাদ্রাসা ইংরেজের মদর পুষ্ট পৃষ্ঠপোষকতায় না ইংরেজের বিরোধিতায় প্রতিষ্ঠা হইল, ইংরেজের বিরোধিতায় প্রতিষ্ঠা হইল। দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে হইলা নম্বর উস্তাদ রাখা হইল, তার উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ। আর দেওবন্দ মাদ্রাসায় পড়াইবার জন্য সর্বপ্রথম ছাত্র যারে ভর্তি করা হয়েছিল, ছাত্রের নাম মাহমুদুল হাসান, ছাত্রের নাম মাহমুদুল হাসান। এই দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসানের লেখা তফসিরে কুরআন বর্তমান সৌদি সরকার নিজের খরচে প্রকাশ করছে, তাতে সেমন মনে করে দেওবন্দ মাদ্রাসাতে সর্বপ্রথম যে ছাত্রে কোরআনের লাগি ভর্তি করা হয়েছিল ছাত্রটার নাম মাহমুদুল হাসান। এই মাহমুদুল হাসানের লেখা তর্জমাতুল কুরআন এবং তফসির সৌদি আরবের বাদশাহ নিজের ঘরে তাপিয়া সারা বিশ্বে প্রচার করছে। এই মাহমুদুল হাসান দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, ইংরেজের বিরুদ্ধে ইংরেজের মদতপুষ্ট ছিলেন, ইংরেজের পৃষ্ঠপোষকতা ছিলেন না, ইংরেজের বিরুদ্ধে জেহাদ করছিলেন, এর প্রমাণ পাইবেন আপনারা বাংলাদেশ ইসলামী বিশ্বকোষ। আমি আগেই বলছি বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত পরিচালিত একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এটার নাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে একটা বিশ্বকোষ প্রকাশ করা হয়েছে, সেই বিশ্বকোষের মধ্যে লেখা আছে দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান যে ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলন করছিলেন, ইংরেজকে দাও আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার ছাত্রের এই ভূমিকা চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। সুতরাং ইতিহাসের পাতায় লেখা আছে দেওবন্দ মাদ্রাসা কি ছিল, দেওবন্দ মাদ্রাসা স্বাধীনতার জন্য কি করেছিল, দেওবন্দ মাদ্রাসা ইংরেজের বিরুদ্ধে কি করেছিল, দেওবন্দ মাদ্রাসা এই দেশে ইসলাম এবং মুসলমান শিখাইবার জন্য কি করেছিল, ইতিহাসের পাতায় লেখা আছে। এই তোরার মতো সাফাবাদদের সাফাকুরির দ্বারা, সাফাকুরের দ্বারা সাফাকুরের সাফাবাদীর দ্বারা ইতিহাসের লেখা মুছে যাবে না। গেল দেওবন্দ মাদ্রাসার ব্যাপার, এখন আছেন আলিয়া মাদ্রাসার ব্যাপার। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হইলে সর্বপ্রথম কোন সালে কোন জায়গায় প্রতিষ্ঠাটা ছিল ইংরেজ সরকার প্রধান লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপরে শুনেন কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়া পয়লা প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, দুই নম্বর প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, তিন নম্বর প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, চার নম্বর প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান। কিসের প্রিন্সিপাল? উহু মহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা, উহু মহাদেশের সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো লর্ড ওয়ারেন হেস্টিংস নামক খ্রিস্টান। পয়লা নম্বর প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, দুই নম্বর প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, তিন নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, চার নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, পাঁচ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, ছয় নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, সাত নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আট নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, নয় নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, দশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, এগারো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, বারো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, তেরো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, চোদ্দ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, ষোলো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, ষোলো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, সতেরো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আঠারো নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, উনিশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, বিশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, একুশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, বাইশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, তেইশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, চব্বিশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, পঁচিশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, চব্বিশ নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, সাতাইশ নম্বর প্রিন্সিপাল হয় মুসলমান। খ্রিস্টানে বানাইছে কোন মাদ্রাসা? খ্রিস্টানে চালাইছে কোন মাদ্রাসা? ওই বর্ষ স্যার গীতা মাত বাড়াইতে হইয়া আইস। আত্মসত্য সমর্থনের অধিকার আসেনি, আত্মসত্য সমর্থনের অধিকার আসেনি। আমরা যে খ্রিস্টানের দালাল কইছি, আমরা খ্রিস্টানের দালাল না, এই কথা কইবার অধিকার আসেনি, কথা কইলে মুসলামি হইল না আত্মভক্ত হইল? দেওবন মাদ্রাসা কৃষ্ণনে বানাইয়া দিতে কইলে আত্মভক্ত হইল না উস্কানি হইল? আমাদের বক্তৃতা হইল আত্মভক্ত সমর্থন, তোরার বক্তৃতা হইল উস্কানি। আমরার অধিকার আছে সাংবিধানিক মতে, তোরার অধিকার নাই উস্কানি দেওয়ার বাংলাদেশের সংবিধান মতে। ছাব্বিশ জন প্রিন্সিপাল বানাইল খ্রিস্টান, আর প্রতিষ্ঠা করে দিল লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা তিনজনে দুটি করলে হইব না, ইতিহাসের প্রমাণ লাগবো। কখন ইতিহাসের প্রমাণ নিন? আলিয়া মাদ্রাসায় কর্ণেওয়ালা একজন আলিম, আমি আগে বুঝি আমরা গালাও পাবে আলিয়া মাদ্রাসারে খারাপ হই না, আমরা গালাও পাবে আলিয়া মাদ্রাস কর্ণেওয়ালারে খারাপ হই না। আলিয়া মাদ্রাস তৈরিয়া করার মতো যারা বহাবহি দিয়েছে এজেন্ট হয় এরারে খারাপ হই। আলিয়া মাসাদ তৈরি যারা গালি গালাজ করার এজেন্ট হয়, আলিয়া মাসাদ তৈরি যারা সমাজে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার এজেন্ট ছিল এরারে খারাপ হই। কোন তবলিগিরা দালাল ভাবে আলিয়া মাদ্রাসাকে খারাপ বলে না, কোন কৌমি মাদ্রাসাওয়ালা দালাল ভাবে আলিয়া কর্ণেওয়ালা আলিমরারে খারাপ বলে না। তার জ্বলন্ত প্রমাণ সাত্যগঞ্জের তবলিগিরা পরিচালিত তফসিরুল কুরআন সম্মেলনে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সভাপতি। ভুল বুঝলেন না, কৌমি মাদ্রাসাওয়ালারা তবলিগিরা আলিয়া মাদ্রাসারে ঢালাও ভাবে খারাপ কয় না। আমরা সবাই চেষ্টা মানে আলিয়া কৌমি দ্বন্দ্ব কইরা চলতাছি না মিললে মিশা চলতাছি। যারা এখানে আইয়া আলী কৌমি মাদ্রাসার ইংরেজের দালাল কইয়া গেছে, এরা মিললে মিশা চলার হককে না দাঙ্গা সৃষ্টি করার হককে? এদেরকে চিহ্নিত করা দরকার কিনা? বারাট্টা মোল্লা রে শেষ্টাগঞ্জের মাটি দামে কেটা এরারে চিনন দরকার নেই? কোন কোন মোল্লা বারাট্টে হইয়া শেষ্টাগঞ্জ হয় আলিয়া কৌমি দাঙ্গা লাগাই তো এই মোল্লা রে চিহ্নিত করা দরকার নেই? এই সমস্ত শান্তি ভঙ্গকারী উস্কানিমূলক বক্তা হল এরার নামে সরকারের কাছে রিপোর্ট করা দরকার নেই? দরকার এখানে বইয়া কইলে হইব না, পরে ব্যবস্থা গ্রহণ করার লাগবো। এখন শুনেন, সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করে দিয়েছিল, আর 1026 জন খ্রিস্টানকে প্রিন্সিপাল বানাইছিল। এই কথা তুতির জুড়ে ফুটি বললে হইব না, ইতিহাসে প্রমাণ লাগবো। এখন ইতিহাসের প্রমাণ গ্রহণ করুন। আদি আমাদের সব কর্ণেওয়ালা একজন ভালো আলিম, আলিয়া মাদ্রাসায় কর্ণেওয়ালা একজন ভালো আলিমের নাম মৌলানা নূর মুহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি। আলিয়া মাদ্রাসায় কর্ণেওয়ালা একজন ভালো আলিমের নাম মৌলানা নূর মুহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি। তিনি পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের বাংলা অনুবাদ লিখেছেন। সেই বঙ্গানুবাদ মিশকাত শরীফের ভূমিকা আলাদা ভলিউম করছেন। সেই ভলিউমের নাম দিচ্ছেন হাদিসের তত্ত্ব ও ইতিহাস। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। সেই আলিয়া মাদ্রাসার কর্ণেওয়ালা আলিম মৌলানা নূর মুহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহির লেখা হাদিসের তত্ত্ব ও ইতিহাস গ্রন্থে পরিষ্কার ভাষায় লেখা আছে, উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল, আর সেই কলিকাতা আলিয়া মাদ্রাসায় 1026 জন ইংরেজকে প্রিন্সিপাল করা হয়েছিল। একটা গল্প কই, বিষয়টা বুঝবেন সহজে, একটা গল্প কই, বিষয়টা বুঝবেন সহজে। সালনি সিনুন্নি আপনারা সালনি, সুই সিনুন্নি সুই, সালনি রে সুই রে কয়, তোর ফিসিটা শীত্র কেন কেনায় কানে কাল নিয়ে শুই রে হয় তোর পিছন দিয়া চিত্র কেন শুই রে হয় আমার একটা দেখছস তোর মিশিটা কতলা দেখছস তুই বারাক্তা মোল্লায় কৌমি মাদ্রাসার হয় খ্রিস্টানের মতন পুষ্ট এই বারাক্তা মোল্লা তোর ফিসিটা কতলা খ্রিস্টান প্রিন্সিপাল দেখছস নি কথা বললেন কিনা বলেন কে হলে কয় বারাক্তা মোল্লায় দেবন মানুষ এবং সকল এর সকল দেবার উস্তাদের বেতন ইত্যাদি বহন করে আমাদের কাছে বই আছে আলিয়া মাদ্রাসার ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস কিভাবে এগুলো প্রতিষ্ঠা হলো তা আমরা জানি এই যে বারাক্তা মোল্লায় কইল আলিয়া মাদ্রাসার ইতিহাস জানে কৌমি মাদ্রাসার ইতিহাস জানে ইতিহাস ইতিহাস মতো কইছে না ইতিহাস বিকৃত করছে ইতিহাস জানে না জানে না এই সমস্ত মোল্লার বক্তৃতা হইল রেলগাড়ির কে ঔষধ বেছে ক্যানভাসারের মতো রেলগাড়ির ঔষধ বেছুন না ক্যানভাসারে কয় সারা দুনিয়ার রায় ভেলের গুলি মিস হইতে পারে আমার গুলির মিস নাই সারা দুনিয়ার সমস্ত এমবিবিএস আর এভার্সিয়ার ডাক্তাররা কেনার পারলাম দরকার হইলে আমার সাথে আমার সাথে মোকাবেলা কর এই যেমন ফাঁকা গুলি সারা এরা কোনো ভুঞ্জি নাই ঠিক তেমনি ভাবে এই সমস্ত বারাক্তা মোল্লার ফাঁকা গুলি সারা কুঞ্জি কোনো ভুঞ্জি নাই এর কাছে বলে কৌমি মানসার ইতিহাস আছে আলিয়া মানসার ইতিহাস আছে ওই তোর কোন ইতিহাস হলে সে কৌমি মানসা ইংরেজের মতো সুস্থ আর কোন ইতিহাস হলে সে আলিয়া মাদ্রাসা ইংরেজের মতো সুস্থ নয় আমি তো কৌমি মানসার ইতিহাস রেফারেন্স সহ কইলাম আমি তো আলিয়া মানসার ইতিহাস রেফারেন্স বাচ্চা তুই তীর দূরে কইছি না রেফারেন্স সহ কইছি তুই বাঘের বেটা হইয়া থাকলে রেফারেন্স দিলে না কেরে আর একবার একটা মোল্লায় কয় মাজারে বলে মাজারে টাকা দেওয়া শিরিক মাজারে মুনাজাত করা শিরিক শাহজালালের নামে সিন্নি করা শিরিক অথচ দিন বা চব্বিশ ঘন্টা শাহজালালের পাশে মাদ্রাসা করে মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চালায় কোন মাদ্রাসার কথা বলছি এখন সিলেটের দরগা মাদ্রাসার কথা বলছি না যান আপনারা সিলেট দরগায় দরগা কমিটির জিজ্ঞেস করেন মাজারের কয় পয়সা মাদ্রাসার দেয় এক পয়সাও না যান আপনারা সিলেট দরগার শাহজালালের দরগার কমিটি আসেনি কমিটি থেকে জিজ্ঞেস করেন মাজারের কয় পয়সা মাদ্রাসা দাও এক পয়সাও দেয় না তাহলে মাজারের টাকা দিয়া সিলেট সিলেট দরগা মাদ্রাসা ছাড়া কইছে যে বারাক্তা মোল্লায় হাসা কইছে না মিশা কইছে মিথ্যা বলা মিথ্যা বলা আলিমের কাজ ভাবিষ্টের কাজ এই সমস্ত ভাবিষ্টরারে বারাক্তা খুঁজে আনে যে সমস্ত লোকে স্বাস্থ্যবঞ্চ তবলিগিরা রেখে যাইবেন লাগি এরারে সিনাম দরকার নেই আর যারার গড়ের সামনে দেখা দেয় বারাক্তা মোল্লায় তবলিগিরা রেখে যাই তো এই সমস্ত গড়ের মালিকরারে সিনাম দরকার নেই এরপরে উনেন কি কয় বারাক্তা মোল্লায় কয় তুমি মুলবি হইয়া মাদ্রাসার নাম কাসিমুল উলুম দিলা ব্যাপার কি ওই দরগা মাদ্রাসার নাম কাসিমুল উলুম কয় তুমি তুমি মৌলবি হইয়া মাদ্রাসার নাম কাসিমুল উলুম দিলা ব্যাপার কি মতলব কি শাহজালাল থেকে কাসিম বড় নাকি শাহজালাল থেকে কাসিম বড় নাকি এই মোল্লার খবর নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ছেলে সন্তান দান করেছিলেন এর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক ছেলের নাম ছিল কাসিম এবার বলেন আপনারা শাহজালাল বড় না কাসিম বড় কাসিম বড় কাসিমুল উলুম নাম দিল তোর বাহের মাথা মুড়ায় গেলে ও দুনিয়ার মুসলমান ভালো রকম স্মরণ রাখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক ছেলের নাম ছিল কাসিম তাহলে সিলেট দরগা মাদ্রাসার নাম কাসিমুল উলুম দিল তোর বাহের মাথা মুড়াইল কেড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেলের নামে মাদ্রাসার নাম দিল দুই নম্বর কথা তোর সব কানানি তুই শাহজালাল দরগা মাদ্রাসার সাইনবোর্ডটা আবার কে হই যায় মাদ্রাসার সাইনবোর্ডে লেখা আছে হযরত শাহজালাল কাসিমুল মাদ্রাসা, হযরত শাহজালাল বুঝে থাকলে বলেন সিলেট দরগা মাদ্রাসার সাইনবোর্ডের মধ্যে নামের মধ্যে শাহজালালের নামও আসেনি। তাহলে শাহজালালের নাম আছে, তুই নাই কষ্ট রে, তুই হাজা কইস তা মিশা কইস এই বারাজ্জা মোল্লা মিশা মারতে গেলে তোর সিরের নামে এটা কোন আয়াতের তফসির, অতলা মিশা কথা কোন আয়াতের তফসির। মোহতরম হাজিরিন, সিলেট দরগা মাদ্রাসার নাম শুধু কাসিমুল উলুম না, হযরত শাহজালাল কাসিমুল উলুম। তাহলে দরগা মাদ্রাসার নামে বুঝে শাহজালালের নাম আছে কিনা নাই? যে মোল্লায় বুঝে শাহজালালের নাম বাদ দিছে, মোল্লায় সত্য কইছে না মিথ্যা কইছে? বারেকটা মোল্লা সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ কোরআনে বলেন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। বারেকটা মোল্লায় বুঝে শাহজালাল বড় না কাসিম বড়? কার নাম ছিল কাসিম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহেব দাদার নাম ছিল একটাই সাহেব দাদার, একটাই দাদার নাম ছিল কাসিম। এবার বলেন তো শাহজালাল বড় না কাসিম বড়? কাসিম যদি বড় হইয়া দেখেছে, বড় ধরনের নাম দিয়ে তোর মাতা মরা গেলে নবীর ছেলের নাম মাদ্রাসার, নবীর ছেলের নামে মাদ্রাসা দিলে যারা মাতা মরায় এরা নবীর পাগল না নবীর দুশ্মন? এরপরে বারেকটা মোল্লায় কয়, 1866 সনে ব্রিটিশরা দেওবন্দ মাদ্রাসা নিজ তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করে দিয়েছে, এগুলির ইতিহাস জানতে হবে তো? বাহে জরুরিলে ইতিহাসের নামটা বলিয়ে না, বাহে জরুরিলে ইতিহাসের নামটা বলিয়ে না। আমি তো কৌরি মাদ্রাসার ইতিহাস কইলাম, ইতিহাসের নাম তৈয়া। আমি তো আলিয়া মাদ্রাসার ইতিহাস কইলাম, ইতিহাসের নাম তৈয়া। তুই বাহে জরুরিলে ইতিহাসের নামটা বলিয়ে না। এরপরে শুনেন কি কয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আরব দেশে 8 কোটিরও বেশি ইহুদি খ্রিস্টান মুসলমানের সুরদ্দরে ইমামতি করে। আরব দেশগুলো 8 কোটিরও বেশি ইহুদি খ্রিস্টান মুসলমানের সুরদ্দরে ইমামতি করে। আরব দেশে 8 কোটি বাসিন্দা নিয়ে আছে, 8 কোটিরও বেশি ইহুদি খ্রিস্টান মিলে মুসলমানের সুরক্ষিতা ইমামতি করে। এটা সত্যের সাথে এই সমস্ত বক্তব্যের কোন সম্পর্ক আছে না? কাঞ্জা করি কথা, এই কত্তিকে কাঞ্জা ওইখান কাঞ্জা খাইয়া আসছে বারাচ্চা মোল্লা, এই বারাচ্চা মোল্লা কাঞ্জা কত্তিকে খাইয়া আসছে। এরপরে বারাজ্জা মোল্লায় কয়, ইংরেজরা টাকা পয়সা দিয়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করল, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাটাকে মাদ্রাসা প্রতিষ্ঠাটাকে কি আপিল? ইংরেজ বিরোধী মুক্তি বাহিনীর, ইংরেজের আগায় প্রতি মুক্তি বাহিনীর কমান্ডারে প্রতি পাকিস্তান সরকারের টেকা। কথা জুড়া লয় না, মিশা কথার হিসাব আনি জুড়া লয় না। এরপরে লেখে বর্তমানেও টেকা দেয় ইহুদি খ্রিস্টানরা, বর্তমানেও বলে ইহুদি খ্রিস্টানরা দেওবন্দ টেকা দেয়, দেওবন্দ মাদ্রাসার ফর্মেওয়ালারা বর্তমানে ওই ইহুদি খ্রিস্টানের দেশ দাওয়াত তবলিগের কাজ করে। আপনাদের জানার মতো ব্রিটেন ইংল্যান্ড মুসলমানের দেশ না ইহুদি খ্রিস্টানের দেশ, 6টা তবলিগি মরকজ আছে ব্রিটেনে আমার চোখে দেখে, হাজার হাজার মুসলমানের সেখানে দিন এলিম শিক্ষা করে, অগণিত ইহুদি খ্রিস্টান তাদের কাছে গিয়ে এই কলেমা করিয়া মুসলমান। আর এরারে কি তা কয়, ইহুদি খ্রিস্টানে বলে এখনো বলে এরারে দেখা দেয়, সত্য কইল না মিথ্যা কইল? মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, আল্লাহ কোরআনের আয়াতে বলছে। এরপরে বারাক্কা মোল্লা কয়, 1866 সনে সম্পূর্ণ উগ্রধর্মীয় অনুভূতির উপর ভিত্তি করে ভারতের দেওবন্দে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। আর এই মাদ্রাসা থেকে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। কবি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দেওবন্দ, ইংরেজরা বলে এটা প্রতিষ্ঠা করে দিচ্ছে উগ্র জঙ্গিবাদী মুসলমান দিয়া, এখান থেকেই বলে উগ্র জঙ্গিবাদীর উত্থান হয়েছে। তাহলে জঙ্গিবাদীর উত্থান বানাইছে কৌমি মাদ্রাসারে নাকি? আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসা করি, শেখ আব্দুর রহমানদের ফাঁসি দেওয়া হয়েছিল কোন অভিযোগে? কোন কৌমি মাদ্রাসা করেছিল এইবার একটা মোল্লা? আপনারা জানেননি শেখ আব্দুর রহমান কোন কৌমি মাদ্রাসা করছিল না আলিয়া মাদ্রাসা? আসল কথা এতদিন কুল্লা কইছি না, মুখ কুলাইও না। এইবার একটা মোল্লারা মুখতা লাগিয়ে রাখছি, মুখ খোলাইও না। শেখ আব্দুর রহমান রে বাংলাদেশ সরকার ফাঁসি দিছে কোন অপরাধে? কোন কৌমি মাদ্রাসা করছি? আলিয়া মাদ্রাসা করছি। এরপরে বাংলা ভাই বাংলাদেশ সরকারে ফাঁসি দিছে নি কোন অপরাধে? কোন কৌমি মাদ্রাসা করছি? ডক্টর আসাদুল্লাহ গালেব জঙ্গিবাদের অভিযোগে বন্দী আসেনি কোন কৌমি মাদ্রাসা করছি? ও সালমি বলে শুয়ে রেখায় তোর ভিজিটা চিত্র কেন? এরপরে বাবা কেমন কয় তোমাদের মৌলবী ফতোয়া দিয়েছেন ইয়া নবী বললে শিরিক হবে, আর একই মাদ্রাসার আর একজন ফতোয়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে নবীর দিদার নসিব হবে। ইয়া নবী আর ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আর ইয়া রাসূলুল্লাহ এক কথা নয়। হাদিসের উল্লেখ আছে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম ইয়া নবী আল্লাহ বলেছেন, হাদিসে উল্লেখ আছে সাহাবায়ে কেরাম রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা আপত্তিকর নয়, শুধু ইয়া নবী আর শুধু ইয়া রসুল বলা আপত্তিকর। ইয়া নবী অর্থ ও নবী, ইয়া নবী অর্থ ও নবী, ইয়া রসুল অর্থ ও রসুল। এই ডাকের পদ্ধতিটা আদবের সাথে হয় না, এটা বেআদবি। ও আল্লাহর নবী, ও আল্লাহর রসুল, এইভাবে ডাকা আদবের পদ্ধতি। এখানে দুই ধারে একাকার করে লাগছে, দুই ধারে একাকার করে লাগছে, চক্রান্ত নি না চক্রান্ত না, কুচক্রি হইলে এক মুখাক তীরে পুরাণ হয়। এরপরে বার একটা মোল্লায় বসে তারা বলে মাজারে গিয়া চাওয়া শিরিক, মাজারে গিয়া কার কাছে চাওয়া শিরিক? বাবার কাছে। অতীতেও কইছি এখনো কই মরণ পর্যন্ত কইব, মাজারের বাবার কাছে চাওয়া শিরিক। মাজারে গিয়ে যদি কয় বাবা আমারে পুত্র সন্তান দাও, শিরিক হবে। মাজারে গিয়া যদি কয় বাবা আমাকে তো ফসল দাও, আপনারা বলুন সন্তান দেওয়ার মালিককে? মাজারের বাবা না আল্লাহ, সুখে তো ফসল দেওয়ার মালিক বাবা না আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক বাবা না আল্লাহ। আমি মাজারে গিয়া যে কস তোর বাবারে, তোর বাবারে আল্লাহর শরীকদার বানাই কস, অতীতেও কইছি এখনো কই মরণ পর্যন্ত কই। অথচ নিজের মাদ্রাসা চালানোর জন্য ঈদের খুশির দিন একটা ছাত্রকে মা বাবার পায়ে শুয়ে সালাম করতে দেয় না, ঈদের দিনে মাদ্রাসার মাদ্রাসায় রেখে জমাত করে ভিক্ষা করার জন্য মানুষের বাড়ি বাড়ি ভাটিয়ে দেয়। অর্থাৎ ঈদের দিন যে চামড়া কালেকশনের লাগি ছাত্র বাঙালি হয় ঈদের ব্যাংক খুঁজা পেয়েছে, এর বিগারে বাসা দেওয়া বাবাও খুঁজা করতে পারছে না, বিগারে কত হয়ে যায় শিকারে। আচ্ছা আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ, ফসল দেওয়ার মালিক বাবা না আল্লাহ, শান্তি দেওয়ার মালিক বাবা না আল্লাহ, আর যে দান বেচিয়া মাদ্রাসার উস্তাদগণের বেতন দেওয়া হয় এই দান আল্লাহ আসমান থেকে আমার সত্যিটা দেয় না কৃষকের খেতে দেয়? আল্লাহর দেওয়ার পদ্ধতি দুইটা, একটা আল্লাহ ডাইরেক্ট দেয় আর একটা আল্লাহ তোর মাধ্যমে দেয়। যে জিনিস আল্লাহ ডাইরেক্ট দেয় এই জিনিস অন্যরার কাছে সবার শিরিক, যে জিনিস অন্য লোকের মাধ্যমে দেয় এই জিনিস যার মাধ্যমে দেয় তার কাছে সবার শিরিক নয়। মোল্লায় দুটা এক আকার করে লাগছে, মোল্লায় দুটা এক আকার করে লাগছে। সন্তান সরাসরি আল্লাহ দেন বাবার মাধ্যমে নয়, কিন্তু মাদ্রাসায় দান আল্লাহ আসমান থেকে ডাইলা দেয় না কৃষকের মাধ্যমে। যে জিনিস আল্লাহ কোন লোকের মাধ্যমে দেয় সেই জিনিস যার মাধ্যমে দেয় তার কাছে চাওয়া শিরিক নয়। এই জন্য বিরস্তের কাছে দান চাওয়া শিরিক নয়, বাবার কাছে সন্তান চাওয়া শিরিক। দুই কথা বেশ শোনাচ্ছি, মোল্লায় একাই গেছে, মোল্লায় গুবরে অবস্থা সৃষ্টি করছে, মোল্লা ভরাই চাইছে। তো এরপরে দেখেন কি কয় ছাত্র রে মা বাবার পাশে সালাম করতে দেয় না, নাউজ বিশ না সালাম পাও না সালাম মুগ। এই বিদাতীয় হলতে সালাম করে পাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সালামের তরিকা শিখাইছে, নিজে পাও না মুখ। এক মুসলমান আরেক মুসলমানকে মুখে বলবে আসসালামু আলাইকুম, আরেক মুসলমান সেই মুসলমানের সালামের জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম। বলেন সালাম এবং সালামের জবাব পায় না মুখে। সুতরাং সাউদিরে সুমা দেওয়ারে সালাম খাওয়া নদীর তরিকা না মন ভরা তরিকা, এর নাম ওই বিদাত। এইটা শুধু বারাকটা মোল্লা না, এটা বিদাতি মোল্লাও। সাউদিরে সালামের নাম মুসা, সাউদিরে সুমা দেওয়ার নাম সালাম না কদম বুসি, সাউদিরে সুমা দেওয়ার নাম সালাম না কদম বুসি। এটারে সালাম বলা বিদাত, এটারে সালাম বলা বিদাত। এরপরে শুনেন বারাকটা মোল্লা কি করে, ছাত্ররা ভিক্ষা করে চামড়া এনে দেয়, এত বড় গন্ড গুর্গ চামড়ায় ভিক্ষায় রেশন বুঝে না। বাংলাদেশ সরকারে বিদেশ থেকে চামড়া করে নি দেশের উন্নয়নের জন্য না, নিজে খাইবার লাগি, নিজে খাইবার লাগি। চাওয়ার নাম ভিক্ষা আর সমাজের উপকারের জন্য চাওয়ার নাম চান্দা। এই গন্ড মূর্খ মোল্লায় ভিক্ষাও বুঝে না চান্দাও বুঝে না। চামড়া কালেকশন করা হয় নিজেরা খাওয়ার জন্য না গরিব ছাত্রদেরকে দেওয়ার জন্য, গরিব ছাত্রদেরকে দেওয়ার জন্য। এটার নাম ভিক্ষা না চান্দা। দিনের কাজে মানুষের কাছে চাওয়ার নাম যে চান্দা, এই চান্দা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাহেব নিজে করছেন, সাহাবায়ে কেরাম নিজেরা চান্দা দিচ্ছেন। একবার ঈদের নামাজের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করলেন ঈদের নামাজ, হে মেয়ে লুকরা মেয়েরাজের রাত্রে আমি মেয়ে লুকরারে বেশি দিচ্ছি জাহান্নাম, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দিনের কাজে চান্দা দাও। মেয়ে লুকরা নিজের শরীরের দেওয়ার পত্র গয়না পত্র খুইলিয়ে আর রুমালিতে ঘাটতি ব্যাংকের উপরে একদম বড় ফাটাই আনি বুঝা থাকতে। বলেন রসুল চান্দা করছেন কিনা, সাহাবায়ে কেরাম চান্দা দিচ্ছেন কিনা, ঈদের যে মূল্যায় ভিক্ষা কয় এক গন্ড মূর্খ ভিক্ষাও বুঝে না চান্দাও বুঝে না। কাজে এ শুধু গন্ড, এ শুধু বাড়াচ্ছে মোল্লা, এ শুধু বিদাচ্ছে মোল্লা না গন্ড মূর্খ, প্রমাণ ভিক্ষাও বুঝে না চান্দাও বুঝে না। এরপরে দেখেন কি কয় ছাত্ররা ভিক্ষা করে এনে দেয়, ছাত্ররা ভিক্ষা করে চামড়া এনে দেয় আর হুজুররা ইহা বিক্রি করে পাজার গাড়ি দৌড়ায়। ছাত্ররা যে চামড়া কালেকশন করে ইটা বেচে আর হুজুররা বাজার গাড়ি দৌড়ায়, মোল্লায় হাতা কইল না মিশা কইল, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আমার তো হাজারো গাড়ি নাই, আমার নিজস্ব কোনো গাড়ি নাই, আমার মাদ্রাসার কয়েকজন উস্তাদের সমিতি কইরা একটা গাড়ি কিনছে, আমি দরকার হইলে তারা কাছ থেকে ভাড়া নেই, তারা উচিত ভাড়া দিয়া বুঝে থাকলে বলেন গাড়িতে আমার নিজস্ব না ভাড়া করা, তাও হাজারো না। আর যে উস্তাদের সমিতি কইরা গাড়িটা কিনছে এরা কেউ বাবার সম্পত্তি বন্ধক দিছে, কেউ বিবির দেওয়ার বেশি শেয়ার দিছে, চামড়া ভুষা গাড়ি চাইল, বাবার সম্পত্তি গাড়ি চাইল, গাড়ি কিনেওয়ালারা করে কি তার বাড়ার তেমন লাই কয় কি হবিগঞ্জের মুয়াদ্দিস সাহেবের মনে হয় হাজারো গাড়ি থাকলে থাকতে পারে, হবিগঞ্জের মুয়াদ্দিস সাহেবে চামড়ার ভুষা দিয়ে হাজারো গাড়ি কেনার লাগতো না, হবিগঞ্জের মুয়াদ্দিস সাহেবে আল্লাহ যে ভুষা দিছে তোর মতো বার একটা মূল্য রে ও কিন্তু ভালো বার একটা মূল্য কি কয় তুমি দেড় টাকার মৌলবি হবিগঞ্জে বিগারে হত হই যা শিকারে বিগার কেমনে মজাই তো পাঁচ আটা লাভ করে ভাই না উনি জানির কোন পদ্ধতি হয় না কয় তুমি দেড় টাকার মৌলবি হবিগঞ্জের এই তুই কয় হইতে খাই আইস বারো রকম ইয়াল রাত আমরা নিজের পকেটের হাজার হাজার টাকা খরচ করে ওয়াজ করতে যাই এইবার সময় বাড়াও নেই না এইরকম আমার বাবা যে সম্পত্তি রেখে মারা গেছেন সেই সম্পত্তি তোর মতো কত মূল্যায় বাজনা খায় হয় তুমি দেড় টাকার মৌলবি হবিগঞ্জে তুমি জাগা বেচা কিনা করতে পারো মালিক দাবি করতে পারো আর রহমতুল্লিল আলামিন বেহেস্তের মালিক হবেন এটা সিডিট হবে কেন আপনারা কি জানেন বেশ দুদেখের মালিক রসুল না আল্লাহ আর আপনারা যে জাগা কিনা মালিক হন এটা কি আসলেই মালিকানা না গুপ্ত মালিকানা কার আপনাদের করিতা জমিনের মালিকানা আল্লাহর তত্ত্বাবধান সরকারের বুক দখল জনগণের বাড়াইটা মূল্যায় গুছাইছে না আপনাদের করিতা জমিনের মালিকানা তত্ত্বাবধান বুক দখল এই কারণে তোমার জমিন তুমি তোমার জমিন তুমি হালাল উভয়ে চাষ করছো না হারাম উভয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেন মালিক আমি হওয়ার কারণে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না মালিক আল্লাহ হওয়ার কারণে তত্ত্বাবধান সরকারের এই কারণে তোমার কিনা জমিন তুমি চাষ করো এরপরও সরকারের ট্যাক্স দেওয়া লাগে তত্ত্বাবধান কার সরকারের আর বুক দখল আমার কেন অপছন্দ হলাইয়া আমি কাজ মূল্যায় গুছাই চেনি বুঝেন আপনারা করিদা জমিনের মধ্যে কথা ব্যবহার আছে একটা হলো মালিকানা একটা হলো তত্ত্বাবধান একটা হলো মুক্ত হল বলেন মালিকানা কার তত্ত্বাবধান কার মুক্ত হল কার মোল্লা কে কইছে আমার কিনা জমিনের মালিক আমি মালিক আল্লাহ সরকারের তত্ত্বাবধান আর আমার মুক্ত হল আমার এই মুক্ত হল যে আমার নামে রেজিস্ট্রি করলাম এটারই উপায় কিনলাম মোল্লা কোথায় শিখে আইছে না বিগারের সুটে আইছে বিগার দার পাইছে তবলি বিরাজ নাকের জগাত বইয়া তবলিগিরা যদি সহনশীল না হইতো তবলিগিরারে কয় তবলিগির মুরুব্বিরা তবলিগিরারে কইয়া দেয় গালি দিলে জব দিও না এক গাল সর দিলে আরেক গাল ভাইটা দিও তবলিগিরার মুরুব্বিরা যদি তবলিগিরারে এইসব না দিত এইবার একটা মুল্লারা এইসব গালি তরার দেশ দিয়া আমরা দিলে যেমন আমরা ফিট আনামত থাকলো না রে তোরাও তবলিগিরার না হবো এই সমস্ত গাইল দিয়ে যাইবে সময় তোরা ফিট আনামত থাকলো কিন্তু তবলিগিরা আইন হাতে তুলে নেয় না তবলিগিরা দাঙ্গাবাদ নয় তার জ্বলন্ত প্রমাণ এমন সাতাইশা গালি গাইলে একে তোরার ভিডিও কেউ কইছে না এরপরে বাড়ায় কেমন লাইক হয় তারা বলে দোয়া করাও না যায় কোন দিন বলো বিশ্ব ইজতেমার দোয়া হইছেনি অন্য বছর বিশ্ব ইজতেমার তিন দিন ভরে দোয়া হয় এই বছর একদিন ভরে দোয়া হইছে বৃষ্টির কারণে কয় হাজার হাজার মানুষের মধ্যে একজনও কি আল্লাহর ওলি ছিল না একজন আর কি দোয়া বুঝা বৃষ্টিটা ফিরে তো ভাবলো না আচ্ছা আমি জিজ্ঞাসা করি দুই বছর আগে হজের মেয়েটি আরফার ময়দান আগুন লাগছিলনি কত লক্ষ মানুষ অপকালে একজনে কি আল্লাহর ওলি ছিল না একজনে কি দোয়া বুঝে আগুন ফিরাইতে পারলো না ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব জবাবকে আগে ঠিক করে আয় বলেন আপনারা বিশ্ব ইজতেমায় দোয়া বলছেনই তাহলে দোয়া না জায়েজ বললো কোথায়? এরপরে বারেকটা মোল্লায় কয় এতদিন বলেছে আউলিয়ায়ে কেরামের কাছে চাওয়া যাবে না, আর এখন বলে আল্লাহর কাছেও যাওয়া যাবে না। আউলিয়ায়ে কেরামের কাছে যাওয়া যাবে না কেন? আমরা আউলিয়ায়ে কেরাম দিন থাকতে চাইব না, বিদায় হওয়ার পরে কে বলে যাওয়া যাবে না? দিনের থেকে বিদায় হইয়া গেলে পরে আউলিয়ায়ে কেরাম তোমার সন্তান দেবার মালিক হয় না, আউলিয়ায়ে কেরাম তোমার কে তো ফসল দেবার মালিক হয় না, ওইটা বলা না যায়। আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে থাকতে তাদের কাছেই বলতে হবে হুজুর আমারে আমারে আল্লাহর মারিফত শিক্ষা দিন, হুজুর আমারে আল্লাহর হুকুম মতো চলা শিক্ষা দিন, হুজুর আমারে নবীর চরিত্র মতো চলা শিক্ষা দিন, আউলিয়ায়ে কেরামের কাছেই চাইতে হবে, কে বলে না যায়? কাজেই তবলিগিরা দোয়া করাও না যায় বলে না, আউলিয়ায়ে কেরামের কাছে চাওয়াও না যায় বলে না, শুধু স্থান কাল পাত্র বেদে, স্থান কাল পাত্র বেদে। বাকি রুলে দোয়া না যায় কোন জায়গায় কইছে? সবসময় তো দোয়া না যায় কেছে না, কইছে যে নমাজের মধ্যে সুরা ভরা না যায়, যে নমাজের মধ্যে কেরাত করা না যায়, যে নমাজের মধ্যে রুকু করা না যায়, যে নমাজের মধ্যে সেজদা করা না যায়, ওই নমাজের সালাম চিরাইয়া মুনাজাত করা না যায়। কোন নমাজ? জানাজার নমাজের সালাম চিরাইয়া মুনাজাত করতে গেলে জানাজার নমাজের ভিত্তিতে রুকু সেজদা করলে না কেরে? নবীর তরিকা মতো জানাজার নমাজের ভিত্তিতে সুরা কেরাত নাই, পড়লে না যায়। নবীর তরিকা মতো জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা নাই, করলে না যায়। ঠিক তেমনি ভাবে নবীর তরিকা মতো জানাজার সালাম চিরাইয়া মুনাজাত নাই, করলে না যায়। মোল্লারা বলে না নবীর তরিকায় বলে? এরপরে বারেকটা মোল্লায় কয় ওয়াহাবিরা বলে আমরা নাকি জহি খাতির করছি। ভালো করে শুনুন, খুব মজার কথাই চেষ্টা। ওয়াহাবিরা বলে ওয়াহাবিকে, ওয়াহাবিকে আমাদের আমাদের পাক ভারত বাংলা উপমহাদেশে কোনো ওয়াহাবি নাই। ওয়াহাবি ছিল আরবে নজদ প্রদেশে, তারা খেন বদিয়া যা ভারত আমরাও। ওয়াহাবিদের সাথে বাংলাদেশের কওমি মাদ্রাসাওয়ালাদের অনেক বিষয় নিয়ে মত বিরোধ আছে। এই মত বিরোধ যে আছে তার প্রমাণ আছে। শাইখুল হাদিস আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহির লেখা আত-তাসদিকাত লিদফ'ইত তাল্লিসাত, আওলাদে রাসূল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির লেখা আস-সিহাবুস সাকিব নামক কিতাবে লেখা আছে ওয়াহাবিদের সাথে দেওবন্দি আলিমদের কোন কোন বিষয়ে মতভেদ আছে লেখা আছে। কিন্তু তারপরেও আমরা তারা কাফির কই না? কি বলেন, কাফির কই? মতভেদ থাকা এক জিনিস আর কাফির হবো আরেক জিনিস। কিন্তু এই সমস্ত বারাইচ্চা মোল্লারা ওয়াহাবিরারে কাফির কয়, ওয়াহাবিরারে কাফির কয়। সুতরাং আমরা উগ্র না তারা উগ্র? তারা উগ্র, উগ্র আমরা নই তারা উগ্র। একটা বারাইচ্চা মোল্লার নাম আবু সাইদ রেজভি, আবু সাইদ পেশোয়ারি বই লিখছে ফিতনায়ে ওয়াহাবিয়ত, ফিতনায়ে ওয়াহাবিয়ত বই নিতে লিখছে। আগেই কইছি ওয়াহাবিরা কাফের, যারা কাফির কইতো না তারাও কাফের। তাইলে ওয়াহাবিরারে কাফের আমরা কই না তারা কয়? আমরা কই না তারা কয়। সুতরাং ওয়াহাবিদের সাথে আমাদের অনেক বিষয় একমত আছে ঠিক, কিন্তু আমরা ওয়াহাবিরারে কাফির কই না। কথা বুঝলেন কিনা? তাইলে ওয়াহাবিদের সাথে আমাদের একমত আছে ঠিক, এখানে আমরা ওয়াহাবি, আমরা ওয়াহাবি হলে একমত হওয়ার কথা, আমরা ওয়াহাবি হলে একমত হওয়ার কথা। ওয়াহাবিদের সাথে অনেক ব্যাপারে আমাদের দ্বিমত আছে, এই জন্য আমাদের দেশে কোনো ওয়াহাবি নাই। আরব দেশে ওয়াহাবি আছে, তাদের সাথে আমাদের অনেক ব্যাপারে দ্বিমত আছে। ওয়াহাবিরা বলে আমরা নাকি দই ভাজির বলি। আচ্ছা আপনারা মাদ্রাসার ছাত্ররা বলুন তো, দই ভর্ত কি লেখে লেখে? হয় দই ভর্ত হলো বুড়া, কত বড় গণ্ড মূর্খ! আমরা মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররাও জানে দই ভর্ত বুড়া না, দই ভর্ত দুর্বল। মোল্লায় মোল্লায় হাদিসের অর্থ সঠিক কইছে না ভুল কইছে? যারা আরবি লেখাপড়া ভারে না, এরা চোখ তুলা ভরে দিয়ে হাদিসের অর্থ ভুল বলতে পারে, মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্রদের সামনে এরকম এরকম ভুল বলতে পারে না। জৈবত্ব দুর্বল, জৈবত্ব পুরানা, হাদিসের কিতাবে লেখা আছে, হাদিস যারা বর্ণনা করলো, যাদের বর্ণনার কারণে আমি হাদিসটা পাইলাম, এরা নির্ভরযোগ্যতা শক্তিশালী হইতে পারে অথবা নির্ভরযোগ্যতা দুর্বল হইতে পারে। কাজেই যে হাদিসের বর্ণনাকারী দুর্বল, এই হাদিস দেখে জয়ী হাদিস, এর অর্থ তার বর্ণনাকারী হাদিস বর্ণনায় দুর্বল, হাদিস পুরা না বর্ণনাকারী নির্ভরযোগ্যতা দুর্বল। আমরা লেখা কিতাব লেখা আছে, ইবারাতে মুল্লার কিতাব লেখা আছে, জয়ী হাদিস দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হয় না। এই ইবারাতে মুল্লারা তোরার বই লেখা তৈছ, জয়ীফ হাদিসের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হয় না। তোরার মুল্লারা লেখছে, কোন কোন বই লেখছে, কোন মুল্লায় লেখছে, কত বিষয় লেখছে জানতে চাইলে বই লিখে দেব। জয়ীফ হাদিস কারে কয়, বুড়া হাদিস লেখয় না বর্ণনাকারী নির্ভরযোগ্যতা দুর্বল, এইরকম হাদিস লেখয় জয়ীফ হাদিস, ই হাদিসের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হয় না। কিন্তু হের দিক আর কেন আসছে দেখুন, আচ্ছা আপনারা মাদ্রাসার ছাত্ররা বলুন তো জয়ীভর্ত কি? জয়ীভর্ত হলো বুড়া। যেমন ধরুন এ মুরব্বী আমার পিতা, এখন আমি যদি বলি বাবা বলি বুড়া হওয়ার তার জয়ীভ হওয়ার কারণে আমি মানি না, তাহলে আমি জানি যার সন্তান হব কিনা। কাজে জয়ী হাদিস যারা মানে না এরা যার সন্তান। তরার দলের মুল্লায় লেখে জয়ী হাদিস আকিদার বেলায় মানি না, তরার মুল্লা ও যারা সন্তান। আর আপনারা সবরে ওই যারা সন্তান বানাইছেন, এই কথার দ্বারা বানাইছেন, জয়ী হাদিস আহলে সুন্নতের আকিদার বেলায় কোনো মুসলমান মানে না। বাকি রইল বা বুড়া হইল বা ভেপক মানুষ লাগে, হাদিস কোনোদিন বুড়া হয়নি। কাজী হে জয়ী হাদিস কথা ব্যাখ্যা করছে না, অভবেক্ষা অভবেক্ষা করে মূর্খরা চৌকো তুলা ভরা দেওয়া দেব, আলিমরার সামনে দাঁড়ানো যাইব দূরে কথা, মাদ্রাসার নিচের পাশের ছাত্রদের সামনেও দাঁড়ানো যাবে না। মুল্লাগিরি বিষ কইরা কইর এখন কয় কার ফতুয়া একে কাফেরে লিখেছে, আল্লাহ হজরত নাকি কপালে চশমা রেখে খুঁজে ফেত না। হ্যাঁ আমি লিখছি, আমি বিনা রেফারেন্সে লিখছি না, পাকিস্তান থেকে একজন বিখ্যাত আলিম, তার নাম মাওলানা এহসান এলাহি জহির। এই লোকটা কত বড় বুজুগ চিন্তা করেন, এই লোকটা আল্লাহর কাছে তো আকর্ষিল, আল্লাহ মদিনা শরীফে যেন আমার মরণ হয় আর সাহাবায়ে কেরামের মাজারে রসুলের রওজা শরীফের কাছের মাজারে যেন আমার গুরুস্থান হয়। এই মাওলানা এহসান এলাহি জহির ওইখানেই তার গুরুস্থান আছে, কত বড় কপালওয়ালা। এই মাওলানা এহসান এলাহি জহির আল বেরলভিয়া একটা কিতাব লিখতেন, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে তুমরাজ দলের প্রতিষ্ঠাতা নেতা আহমদ রেজা খায় কপালের মধ্যে চশমা দিলে চৈত দরকারের সময় চশমা তুলে হইত না। আমি লিখছি, আমি বিনা রেফারেন্সে লিখছি না, রেফারেন্স দিয়া লিখছি। আমি তোরার মতো সুতির জুড়ে হুতি ভরি না, সাবান জুড়ে কথা মাতি না, রেফারেন্স দিয়া কই। এরপরে লিখছে ফয়ারাত জলের রহমত রে দেখা বলে আঠারো শ কিতাব লেখেছেন। আমার এর সম্বোধন করে হয় তোমার বাপের ক্ষমতা আছে লেখার, আমার তোমার বাপের ক্ষমতা আছে লেখার। এই বাড়াচ্ছি আমার লগুন আমার বাপে আমার এবং মাইয়া তুই গেছে কথা বই লিখছি কন্যাকে শেষ কর। আমার বাপ তোরার নেতা তুই লেখক, আর আমার বাপ হইল লেখকের বাপ। তোরার নেতা মাত্র লেখক, আর আমার বাপ হইল লেখকের বাপ। তিনা কথা মাতি এরপরে কয় আপনাদের বাড়ির পাশের মৌলবী বলে ইয়া নদী বলা নাকি না যায়, আপনারা বাড়ির পাশের মৌলবী হইয়া কারে বুঝাইছে, যেমন সে বুঝে না আমরা দেশে মাইকে ভাষা মিলবে বাদ খায়। লানাতুল্লাহি আলাল কাযিবিন, ইয়া নবী বলা না জায়েজ লেখি না আমি, তুই তোর বাপের ঘরে রইলে দেখায় দেখ কোন জায়গা তুই ইয়া নবী বলা না জায়েজ। আমি কইছি ইয়া নবী আল্লাহ কইলে আদব হয়, ইয়া রাসূল আল্লাহ কইলে আদব হয়, শুধু ইয়া নবী আর ইয়া রাসূল কইলে আদব হয় না, না জায়েজ কইলাম কই বাপের ঘরে রইলে দেখা। এর ঘরে লেখে নবীরে আলিমুল গায়েব সাজানির লাগি, এরপরে লেখে কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফিরিস্তারারে কইলেন আদম সৃষ্টি করব, ফিরিস্তারা কইলেন আদমের দুনিয়ার গিয়া দাঙ্গা হাঙ্গামা করবো ফিতনা ফাসাদ করবো, তখন আল্লাহ আদম সৃষ্টি করছেন না, ফিরিস্তারা কইয়া লাগছে, তাহলে তো ফিরিস্তারা গায়েব জানল, সে ফিরিস্তায় যদি গায়েব জানতে পারে নবী গায়েব জানতে পারবেন না কেন, দলিল বুঝছেন নি? তফসিরের কিতাবে লেখা আছে যে আদম সৃষ্টি করার আগে যে আল্লাহ ফিরিস্তারে ফেলেন আদম সৃষ্টি করব, তখন ওই যে ফিরিস্তা কইল আদমে হঠাৎ করব, ফিরিস্তায় জানল কেন? তফসিরের কিতাবে লেখা আছে তার জবাব, এক জবাইল ফিরিস্তায় অনুমান কইরা কইয়া লাইছে, কেমনে অনুমান করলো? এর আগে আল্লাহ কিনে জিন ফাটাইছিল, জিনে ফিতনা হঠাৎ করছিল, ওই ফিরিস্তায় অনুমান করছে এরা যখন ফিতনা হঠাৎ করবো এরা উনি করে কিভাবে অনুমান কইরা কইছে, এর নাম গায়েব জানা। আর এই কারণেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন কুরআন বুজার সমাবেশে যারা বসে এরারে দেখাইলে আল্লাহ ফিরিস্তারারে জিজ্ঞাসা করে আদম বানাইবার আগে তোমরা বলছো আদমে ফিতনা হঠাৎ করবো, দেখো এরা এখানে ফিতনা হঠাৎ করতে বলছে না কুরআন বুঝতে বলছো, যে ফিরিস্তায় কুরআন বুঝতে কইছে, কুরআন বুঝতে কইছে, তখন আল্লাহ বলেন তোমরা যে অনুমান কইরা কইছে ফিতনা হঠাৎ করবো এরার বেলায় তোমরার কথাটা ঠিক হইছে না, এটার নাম গায়েব জানা, যার কথা ঠিক হইছে না এরা গায়েব জানছে। মুল্লায় কয় কিতা কেমন কুরআন বুঝা বুঝছে, তফসির করতে আইছে কুরআন কেমন বুঝা বুঝছে, ফিরিস্তারা জানলো কিভাবে? এই প্রশ্নের আরেক জবাব তফসিরের কিতাবে লেখা আছে, ফিরিস্তারা আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন ও আল্লাহ আদম যে বানাইবা এই আদমের স্বভাব কেমন হবে, আল্লাহ নিজেই বলছিলেন আদমের স্বভাব হবে ইচ্ছা করলে ফরমাবরদারিও করতে পারে, ইচ্ছা করলে ফিতনা ফাসাদও করতে পারে। আর আল্লাহ এই কথা বলার কারণে ফিরিস্তা বলছে যারা ফিতনা ফাসাদ করতে পারে এদেরকে কেন বানাইতে চাও? বলেন ফিরিস্তারার প্রশ্ন গায়েব জানার ভিত্তিতে ছিল না গায়েব না জানার ভিত্তিতে? তফসিরও লেখে কি তার মূল্যায় কয় কি তার মূল্যায় তফসির হয়ে গেছে না গণ্ড মূর্খ? বেড়াচ্ছে মূল্যায় কয়, আপনারা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যাতে নূরে নূরে মদিনার দেওয়াল ধসে যায়, তাইলে বোঝা গেল নূরে মদিনায় ফেক বিষ তুলাইছে তুলার মত, নূরে মদিনার কারণে যারা রসুলের আশিক রসুলের পাদল গুহাই দিয়া অতলা গালি গালা তার অসভ্য কাজ কারবার করে এরার ফেক বিষ লাগছে লাগার মত, নূরে মদিনার টার্গেট ঠিক আছে, এলে নূরে মদিনার নামে তরারও তো ফেক বিষ আর তোমার তাবিজ করে সুবহানাল্লাহর আওয়াজে সুবহানাল্লাহর আওয়াজে নূরে মদিনার নাম থেকে উঠে নূরে মদিনার সুবহানাল্লাহর আওয়াজে নূরে মদিনার বালুর কণাও পড়বে না, না নূরে মদিনা ভাইয়া কিতাব উলাইছে বলুন না তারা, আমরা দেশের মাঝে ভাত আঙ্গুল দেওয়ার কাজ এর ঘরে বারে কেমন লাগে কয়, আমরা ভারত পাকিস্তানের ইসলাম মানি না, আমরা মদিনাওয়ালা ইসলাম মানি, মজার কথা বলা করে চলুন মক্কা মদিনারে কিতাব হয়েছে ওইখানের ইসলাম মানি, ভারত আপনারা বাংলাদেশের নি ইসলাম ধর্ম আসেনি আংশিক ভাবে হইলেও, পাকিস্তানে আংশিক ভাবে ইসলাম আসেনি, ভারতে আংশিক ভাবে ইসলাম আসেনি, মানে না কোনখানের ইসলাম মানে মদিনারে কিতা কইয়া দিছে ওই তোরা কাফিরের ইসলাম মানস মুসলমানের ইসলাম মানস না, আজকে পরিষ্কার হইল এরপরে বারাক কেমন লাগে কয়, তারা তাদের তকবীরে দিন ইসলাম জিন্দাবাদ বলে, কই না আমরা দিন ইসলাম জিন্দাবাদ, কয় আমরা দিন ইসলামের, আমরা বলি দিন ইসলামের দরকার আছে, দিন ইসলামের দরকার আছে। যদি মানব তকবীরের মধ্যে দিন ইসলাম জিন্দাবাদ কইছে, তোর মাথা মুড়ায় গেলে, দিন ইসলাম জিন্দাবাদ কইলে তোর মাথা কত ব্যথা হয় কেন? দিন ইসলাম অর্থ ইসলাম ধর্ম, দিন ইসলাম অর্থ ইসলাম ধর্ম, জিন্দাবাদ অর্থ টিকে থাকুক বেঁচে থাকুক, জিন্দাবাদ অর্থ জিন্দা থাকুক, দিন ইসলাম অর্থ ইসলাম ধর্ম, জিন্দাবাদ অর্থ জিন্দা থাকুক, ইসলাম ধর্ম জিন্দা থাকুক থাকুক কইলে তোরা কত মাথা বিকে রে। এর ফলে কিতা কই দেখ বড় মজার কথা, ওই ইসলামের দরকার আছে, দিন ইসলামের দরকার আছে, বেদাল নুরুল ইসলামের দরকার নাই। এই পতলা কথা কইছি রেফারেন্স দিয়া, একটা কথা রেফারেন্স দিয়ে সস্তা পয়সা দে, বেদাল আমি না তুই। এর লাগে আমরা দেশের সভাতে কয় যে নিজে সুর এ বাপ রে দিয়া অবিশ্বাস না। আমি বলি আল্লাহর নবী হাদিম নদী, বারাকল্লায় কয় আমি বলি আল্লাহর নবী হাদিম নদী, এই গুণ আল্লাহ আল্লাহর নবীকে দান করেছেন। হাদিম নদী মানি মানি কি সব জায়গায় আছেন সব কিছু দেখে না? হ্যাঁ, হাদিম নদী শব্দের অর্থ সব জায়গায় আছেন সব কিছু দেখেন। আল্লাহ কোরআনে বলেন এই গুণ আমি আল্লাহ, আল্লাহ কোরআনে বলেন এই গুণ একমাত্র আমি আল্লাহ, যে গুণ একমাত্র আল্লাহর, এই গুণে নবীরে গুণান্বিত করার নাম হই শিরিক। সুতরাং তুমি শিরিকই করছো। বারাকাল্লাহ কয় আল্লাহ পাক আল্লাহর নবীকে গাইবে ইলম দান করেছেন, নবী গাইবের খবর দেনেওয়ালা, গাইবের খবর দেনেওয়ালা হওয়া আর আলিমুল গাইব হওয়া এক কথা না। কবর এমন কার নাকি ফিরিস্তা সোয়াল জব করবেন, এটা কি গাইবের খবর না? আপনারা দিচ্ছেন কিনা কোনো আলিম? কি আলিম আলিমুল গাই না, তাইলে কিতা বুঝতো তাই, কিতা বুঝাইতো তাই, হাসরের মাঠে সোয়াল, হাসরের মাঠে হিসাব নিকাশ হবে, এই খবর নবী উম্মতরে দিচ্ছেন কিনা? এই খবর আলিমরা আওয়ামরে দিচ্ছেন কিনা? এই খবর দেওয়া যদি নবী গায়েব জানলে আলিমুল গাই বললেন, তা আলিমরা রেখে কইবা উম্মতরা রেখে কইবা, কিতা বুঝাইতো স্যার? যে গাইবের খবর দেওয়ালা আর আলিমুল গাইবে বেশ কম বুঝে না, দগা কিছুরই ভাগাইতো স্যার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলুন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব নাই। এর পরও যদি কস আলিমুল গায়েব রসুল, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব লেখা আছে, যারা কইব নবী আলিমুল গায়েব, নবী গায়েব জানেন, এরা আল্লাহর কুরআন মানে না, আর যারা কুরআন মানে না এরা সুন্নি হইব, দূরের কথা মুসলমান হই থাকে না। এর ফলে কইছে ইয়া নবী সালাম আলাইকা, গ্রামারের দৃষ্টিতে অতি শুদ্ধ, বুল বুল ফতোয়া সামিতে লেখা আছে, সালাম আলাইকা কইলে সালাম হয় না, সালাম আলাইকা কইলে সালাম হয় না, জবাব দেওয়া লাগে না, জবাব দেওয়া ওয়াজিব হয় না। কোন কিতাবে লেখা আছে? ফতোয়া সামিতে লেখা আছে, সালাম আলাইকা কইলে সালাম হয় না, জবাব দেওয়া যুদ্ধ হয় না, কিতাবে লেখে হয় না। হ্যাঁ কয় ঠিক আছে, মহানবীর জন্ম, মহানবীর জন্ম আবার যাই কিছু কি এটা তো ওই হয়ে গেছি গা, মহানবীর জন্ম বাকি হয়েছে না জন্ম হয়েছে, এটা আবার যাইজ না যাই কিতা, হ্যাঁ তো ঘটনা এটা না। তারা যে মিলাদ উন্নবীর নামে জমায় জমাইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়, ওইটা বুঝাইতো চা, ওইটা বুঝাইতো চা। তারার বই লেখা আছে, তারার কিতাব লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর জমানা থেকে 700 বছর পর্যন্ত মিলাদের এইরকম অনুষ্ঠান ছিল না, এইরকম ক্যাম ছিল না। 700 বছর পরে খ্রিস্টানরা কাছ থেকে তারা আমদানি করছে, তিরজুরে গুটি করি না রেফারেন্স আছে। তারার দলের এক মোল্লার নাম আব্দুস সামি রামপুরি, আনোয়ারে কাতিয়া বই লেখে, ই আনোয়ারে কাতিয়া বইয়ের মেয়ে লেখে ইসলাম ধর্মের মেয়ে ঈদে মিলাদুন্নবী ছিল না, আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি, এই কারণে দেওবন্দিরা খ্রিস্টানের দালাল। মিশা কথার ইসাহা নিজুরাল হয় না। এরপরে পারে কেমুল্লায় কয় ওলি আল্লাহর মাজার তৈরি করা এবং গুম্বুজ তৈরি করা, চাদর দেওয়া, আতর গুলাব দেওয়া, এই সমস্ত যায় না, ওই চিন্নির নামে ভেদ পালার ব্যবস্থা হয় না, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ এছাড়া তো তোমরা ভেদ পালার আর কোনো সুযোগ নাই। আমি জিজ্ঞেস করি মাজারও উড়ুসে যে চিন্নি মুসলমানরা দেয় মাজারের বাবা খায় বাবার নামে যায় আর বাড়াচ্ছে মোল্লা রাখায়। এরপরে বাড়াচ্ছে মোল্লায় কয় এ বিষয়ে উপরে আমি যদি বাংলার জমিনে নেত্রকোনা বাংলার জমিন নি এ বিষয়ে আমি যদি বাংলার জমিনে ভারতের জমিনে বিশ্বের কোন প্রান্তে যে দেশেই হোক না কেন যদি কোনো আলেম এর বিরুদ্ধে মত পোষণ করিয়া বহস করতে চায় তাহলে সে হবে প্রথম পক্ষ, আমরা হব দ্বিতীয় পক্ষ। যদি বহস করতে চাও আমরা করব চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দেওয়া দ্বিতীয় পক্ষ। বিগারে মাথার তাল ঠিক নাই, চ্যালেঞ্জ দেওরা তৃতীয় ভক্ত না প্রথম পক্ষ, জবাব দেওরা হইল তৃতীয় ভক্ত। এবার শোন নেত্রকোনা বহস করছি বসি না, ব্রাহ্মণবাড়িয়া বহস করছি, নরসিংদী বহস করছি, শিবপুর বহস করছি, কিশোরগঞ্জ বহস করছি, দিচ্ছ না আসল লাজ নাই, হায়া নাই, লজ্জা নাই, হায়া লজ্জা থাকলে বেহায়া বেতাটির আর মুখ দেখাই তো আসিল না, ফলাপ কইলা বেঙ্গা বুড়ি গঙ্গা তৈরে মরতো আসিল, ওই পরাজয়ের লজ্জা ডাকবার লাগি এখানে আয় যখন তো দিদিরার ইস্তেমার জায়গায় এই সময় আয় খালি ময়দান ফাঁকা গুলি মারত। আমরা এক মুরগি খবর দেবো করো, এক মুরগি তিন দু নরসিংদীর বহসের ফলাফল সরকারি ভাবে ঘোষণা হয়েছে, আগে মানো তারপরে চাপা পাই দাও। নরসিংদী বহসের ফলাফল সরকারি ভাবে ঘোষণা হয়েছে নি, আগে মানো তারপরে চাপা পাই দাও যদি হায়া লজ্জা থাকে, আর বেহায়া বেলাদা চাপা বাইরানির অধিকার না। বলেন আমরা উস্কানি দিলাম না উস্কানির জবাব দিলাম, এটার নাম আত্মভক্ত সমর্থন, অধিকার আসেনি আমার বুঝি ওয়াহাবি কইবা আমার জবাব দিবারও অধিকার নাই, আমার বুঝি কাফির কইবা আমার জবাব দিবারও অধিকার নাই, আমার বুঝি ইংরেজের দালাল কইবা আমার জবাব দিবারও অধিকার নাই। হ্যাঁ এখানে বইয়া বই আমি বহতের চ্যালেঞ্জ দিতে পারি, এটি হলো গোর কাপড়ের চলে বই আর সেটারে রাখন নিজের বক্তার মাঝখানে বইয়া বহসের চ্যালেঞ্জ দেওয়া নির্মাণ হইল বোর কাপড়ের চলে বইয়া আরে বেটারের যুদ্ধ লড়াই লাগি দেখন, বোর কাপড়ের চলে বইয়া না সরকারি অফিসে বইয়া বহস করার অভ্যাস আছে আমরা, আয়া লজ্জা থাকলে চাপা বাই দেখতে পারে না, বুঝে থাকতে পারেন। আমরা উস্কানি দিলাম না উস্কানির জবাব দিলাম, উস্কানি কারা দিল তারা দিল, বাংলাদেশের আইনে উস্কানিমূলক বক্তৃতা দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশের আইনে উস্কানিমূলক বক্তৃতা দণ্ডনীয় অপরাধ। সুতরাং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যারা এইরকম উস্কানিমূলক বক্তৃতা সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, কোলাহল সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের ব্যাপারে আপনারা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবগত করা দরকার। আমি মনে করি প্রস্তাবটা আপনার সাথে রেখে আজকের এটা তো যারা এখানে আইয়ে বস করার লাগি ডাক্তার সেই সময় সঙ্গে আসি কি বাপার বাপারি কথা বেটা বাড়িস না বেটা খালি বাড়ির হয় আয় বাড়ি করতে বাটপারি একটা সীমানা দেখা দরকার যখন তবলিগেরা রে বসের লাগি ডাকছে এই সময় শেষ পুরান বাজারের তবলিগিরা কইয়াছে তাহলে বাড়িওয়ালা রে বাড়ির টিয়া ডাকছে না খালি বাড়ির টিয়া ডাকছে এর নাম হইল বাহাদুর আর কাহুরু এই কাহুরু বলে চিন্তা রাখেন আমরা আত্মপক্ষ সমর্থন করলাম নাকি বাংলাদেশের বাইনে আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে আমরা গাই নাই তো আমরা যে দুষে দুষি নাই উত্থান করিবার অধিকার আছে আমরা আমরা অধিকার মতো কথা বললাম আল্লাহ তাদের আমাদের সবাইকে হক বুঝার এবং হক মতে চলার তৌফিক দান করুন আমিন।